এই যে আমি ঢুকলাম ক্লাসে, আপনারা সবাই উঠে দাঁড়ালেন এবং বসবেন কিনা তার জন্য অপেক্ষা করছিলেন যে এপাশ থেকে বলা হবে, তারপরে বসবেন। আমি বললাম যে নিজ দায়িত্বে দাঁড়িয়েছেন যেহেতু নিজ দায়িত্বে বসবেন, এমনি এমনি না। আমরা যখন যোগাযোগ করি, যোগাযোগের কথা ভাবি, বলি, এখানে পড়াশোনা করি, তখন সেটা কি শুধু বইয়ের ভেতরে কতগুলো বিষয় মুখস্থ শেখার মতোই ব্যাপার, নাকি এর সঙ্গে আপনারা আপনাদের প্রতিদিনের জীবন মেলান, মিলিয়ে দেখেন কি? আচ্ছা, তাহলে দেখেন ক্লাসরুমে আমরা যেভাবে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীরা যোগাযোগ করি তার কতগুলো বিশেষ প্যাটার্ন দেখতে পাচ্ছেন। এটা আপনারা ক্লাস ওয়ান থেকে কিংবা তারও আগে থেকে শিখে এসছেন এবং এখন পর্যন্ত এটা চলছে। এই যে এখন বলতে হবে যে আসেন, আসবেন তো নাকি, আসেন। এগুলো হচ্ছে আমাদের ক্লাসরুম যোগাযোগের কতগুলো বেসিক প্যাটার্ন, যে যখন কেউ ক্লাসে ঢুকতে যাচ্ছে সে অনুমতি নিয়ে ঢুকবে, বের হতে যাচ্ছে অনুমতি নিয়ে বের হবে। এইগুলোর সঙ্গে আমাদের রীতিনীতি, সম্মানবোধ, শিক্ষককে সম্মান করা, এই সমস্ত ধারণাগুলো জড়িত আছে। এই যে আমরা কীভাবে আচরণ করি পরস্পরের সঙ্গে, সামাজিক আচরণের কতগুলো লিখিত বা অলিখিত বেশিরভাগই বিধিবিধান, নর্ম, কতগুলো আচার, কতগুলো রীতিনীতি, এগুলোকে অনেক রকম ইংরেজি শব্দে ডাকে, তার মধ্যে একটা হলো কোড, সোশ্যাল কোড, তাই না? আপনারা কোড অফ কন্ডাক্ট শব্দটা শুনেছেন না, আচরণবিধি। আমরা কম্পিউটারে যে সফটওয়্যার ব্যবহার করি সেই সফটওয়্যারকেও কোড বলে। আপনারা জানেন কিনা আমি জানি না, সফটওয়্যার যারা লিখেন, যারা প্রোগ্রামিং করেন, সফটওয়্যারের ভেতরে তারা যা লিখেন সেগুলোকে বলে কোড, এটাকে কোডিং করা বলে। কোড শব্দের অন্য অনেক রকমের আরও নানান অর্থ আছে, সেদিকে আমরা যাচ্ছি না। তাহলে এই যে আমরা কতগুলো সোশ্যাল কোড মেনে চলছি, কতগুলো আচরণবিধি মেনে চলছি, এগুলোর নাম আমরা দিয়েছি সম্মান বা ইত্যাদি প্রকৃতি। কিন্তু এর মধ্যে দিয়ে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে আমরা বিশেষ ধরনের যোগাযোগ পদ্ধতিতে অভ্যস্ত হয়ে উঠেছি। আমাকে বলেন ভালো যোগাযোগ কেমন করে হয়? আপনারা তো ইতোমধ্যে এক বছর যোগাযোগ পড়ে এসছেন, কিছু না কিছু ধারণা রাখেনি। আমি বইয়ের পড়া ধরছি না, আপনাদের যে ধারণা জন্মেছে, যতক্ষণ আমরা পড়াশোনা জিনিসটাকে বইয়ের ব্যাপার মনে করব, টেক্সট বইয়ের ব্যাপার মনে করব, ততক্ষণ পর্যন্ত আমাদের পড়াশোনার প্রকৃত উদ্দেশ্য থেকে আমরা দূরেই থাকব। যখন নাকি আমরা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বা টেক্সট বইয়ের পড়াশোনাকে আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে মেলাতে পারবো, তখনই আমার ধারণা যে আমরা পড়াশোনার যেটা মূল উদ্দেশ্য তার কাছাকাছি আসতে পারবো। তো আমাকে বলেন আপনারা যে ভালো যোগাযোগ কেমন করে হয়, দুই এক কথায় যদি বলা যায়, বলবেন কেউ? বক্তা যখন সব ধরনের আঞ্চলিকতা বা সব কিছু বাদ দিয়ে বিস্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করবে শ্রোতাকে, তখন একটা ভালো ধরনের যোগাযোগ হতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই শ্রোতাকে মানে ফিডব্যাকটা দিতে হবে, ফলবর্তনটা করতে হবে, তাহলে যোগাযোগ ভালো একটা যোগাযোগ হতে পারে। আর কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? হুম, ইংরেজিতে একটা সেন্টেন্স শুনেছিলাম ফার্স্টের একটা ক্লাসে, আন্ডার দ্য সান এভরিথিং ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ কমিউনিকেশন। তো আমার মনে হয় এটা আমি উপলব্ধি করতে পারি যে যদি কোনো সৃষ্টি সচল হতে চায় তাকে এমন একটা প্রসেসের মধ্যে থাকতে হবে, সবসময় একটা মিথস্ক্রিয়াতে থাকতে হবে, কখনো গিভ কখনো টেক বা কখনো দেওয়া কখনো নেওয়া, এমন একটা প্রসেস যেখানে সে একটা কেন্দ্রবিন্দুতে থাকবে, কখনো উপকেন্দ্র হয়ে থাকবে, কখনো দর্শক হয়ে থাকবে, কখনো শ্রোতা হবে, কখনো নিজেই বক্তা হবে, আর সব কিছু মিলিয়ে যখন একটা প্রসেস একটা স্টেজে দাঁড়াবে সেটাকে আমরা যোগাযোগ বলতে পারি। আসলে যোগাযোগ স্টেজ বলতে কি মঞ্চ বোঝাচ্ছেন নাকি একটা পর্যায়? একটা পর্যায় বোঝাচ্ছি। আর যেহেতু যোগাযোগ শব্দটা আমাদের বাংলা, এর ইংরেজি ছিল কমিউনিকেশন, কমিউনিকেশনের বাংলা, যদি যোগাযোগ শব্দটাকে আমরা ভেঙে যোগ প্লাস যোগে নিয়ে আসি তাহলে এটা এখানে আমরা সচরাচর দেখতেই পাবো যে এখানে দুইটা প্যাটার্ন থাকতেই হবে। কখনো যেমন একটা অংশ দিয়ে চলবে না, তেমন আর একটা অংশের উপর ডিপেন্ড ছাড়া হবে না। যেমন যদি মনস্তাত্ত্বিক দিক থেকে বিষয়টা বলি, সেটা হচ্ছে মেলভিন ডি ফ্লার যে কথাটা বলেছেন যোগাযোগ সম্পর্কে, যে দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন, দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন, যেখানে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা কেমন হবে সেটা পারিপার্শ্বিকের সঙ্গে একটা যোগাযোগ থাকবে এবং সে পারিপার্শ্বিক থেকে কিছু নেবে কিংবা দেবে, আবার চিন্তার একটা বিনিময় হবে যেখানে সে চিন্তাটা বাস্তবিক হতে পারে, তাত্ত্বিক হতে পারে, প্রায়োগিক হতে পারে বা তার অ্যাবস্ট্রাক্ট হতে পারে। সামগ্রিক বিষয়ে যখন একটা প্রসেস দাঁড়িয়ে গেছে সেখানে কিছু উপাদান এলিমেন্টস চলে এসেছে, যেমন বিশেষত মানবীয় যোগাযোগের ক্ষেত্রে মানুষ, মানুষের মূল্যবোধ, মানুষের ব্যক্তিসত্তাটা বেশি ইফেক্টিভ। এই ক্ষেত্রে যদি আমার এক কথায় যোগাযোগ বলতে চাই সেটা হচ্ছে যে এই পৃথিবীতে অবস্থিত সৃষ্টিশীল এমন একটা বিষয় যেটা সবসময় চলমান থাকবে, অবিরত থাকবে, তার সবসময় পরিবর্তন হবে, সেটাই মূলত যোগাযোগের ভিত্তি। ভালো যোগাযোগ কেমন করে হবে স্যার? আমার কাছে ভালো যোগাযোগ বলতে আমি যেটাকে বুঝি, যদি মনে করি যে আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি সেটা মনোযোগ দিয়ে শুনছেন বা শুনছেন না, আমি যদি মনে করি যে এটাই আমার কাছে ভালো যোগাযোগ তো এটাই আমার কাছে ভালো যোগাযোগ, যদি মনে করি যে ভালো যোগাযোগ আপনি কি মনে করেন সেটা বলেন। আমি যেটা মনে করি সেটা হচ্ছে মানুষ প্রয়োজনের বোধে যেটা করে, তার যদি প্রয়োজন আকাঙ্ক্ষা মিটে যায়, সে যদি স্যাটিসফিকেশন পেয়ে যায়, তার কাছে যদি মনে হয় যে ইটস এনাফ, তো সেটা তার কাছে ভালো যোগাযোগ। এই মুহূর্তে আমাদের যোগাযোগ কেমন হচ্ছে, ভালো না খারাপ? এই মুহূর্তে আমাদের হচ্ছে ভালো হচ্ছে, ভালো হচ্ছে। আর কেউ বলবেন কিছু? ভালো যোগাযোগ বলতে আমরা যেটা বলি সেটা হলো যে বক্তা যদি কিছু বলে সেটা শ্রোতার কাছে খুব সহজ সরলভাবে সে বুঝে নেবে, বুঝতে পারবে, আর শ্রোতা যা বলবে তাও বক্তা বুঝতে পারবে। আর তখনই ভালো হবে যখন দুজনেই পরস্পর মানে বুঝতে পেরে মানে সকলের কাছে সহজ সরল হবে বিষয়টা। আর বলবেন কেউ কিছু? আমি কাছে গেলাম রেকর্ডের জন্য, আমার নিজের জন্য আমি একটু রেকর্ড রাখি ক্লাসে। আপনাদের দুজনেরই কিন্তু আনইজি লাগছিল কথা বলতে, যদি ফ্র্যাঙ্কলি স্বীকার করেন, কিংবা খেয়াল করলেন কিনা আমি জানি না, অনেক সময় আমরা নিজেরা নিজেদেরকে খেয়াল করি না। এই মুহূর্তে আমি কীভাবে দাঁড়িয়ে আছি, কীভাবে হাত কোথায় রেখেছি, কেমন করে কথা বলছি, এটা আমরা সাধারণত খেয়াল করি না। আমাদেরকে বলতে গেলে শেখানো হয়েছে যে বড় বড় মারাত্মক মারাত্মক জিনিস খেয়াল করতে হয়, ছোট ছোট খুবই ছোট জিনিস আমরা খেয়াল করার যে জরুরি হতে পারে সেটা আমরা খেয়াল করি না, সেটা আমরা শিখি না। তো এই যে আনিজ একটা অসহজ একটা ব্যাপার কাজ করছে, সেটা কি আপনি ভালো যোগাযোগ বলবেন? বলবেন না, তাই না? ধরেন আপনি আপনার কথার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমার জন্য এসছে, একটা হলো যে আন্তরিকভাবে কথা বলার প্রশ্ন, আর একটা হলো স্পষ্টভাবে কথা বলার বিষয়। দুটোই সহজ হওয়ার উপরে নির্ভর করে, আমরা কতটুকু সহজ পরস্পরের সঙ্গে। ভালো যোগাযোগ নির্ভর করে সহজ হওয়ার উপরে, তাই না? আমরা যদি খুব বেশি ফর্মাল থাকি, আমাদের দাঁড়ানোর ভঙ্গি যদি অনেক আড়ষ্ট হয়, আমাদের কথা বলার সময় যদি গলা শুকিয়ে আসে অস্বস্তির কারণে, অন্য কারণে গলা শুকাতেই পারে, আমার যেমন একটু পরে পরে শুকাবে, এখন পানি আনলে ভালো হতো, তো তাহলে সেটা আমাদের জন্য খুব সহজ হয় না, সুন্দর হয় না। সহজ শব্দটা খেয়াল করেছেন কিনা আমি জানি না, সহজ শব্দটার মধ্যে কী আছে খেয়াল করেন তো? আমি ক্লু দেই, যেমন ধরেন পঙ্কজ, পঙ্কজ শব্দটা মানে জানেন না? পঙ্কজ পদ্মফুল, পঙ্কজ কেন এটা পদ্মফুল? পঙ্কে জন্মে, পঙ্কটা কি? কাদা। তবে পঙ্কের মধ্যে যার জন্ম সেটা হলো পঙ্কজ। অনুজ শব্দটা শুনেছেন না? অনুজ মানে কি? পরে যাদের জন্ম, অনুতে, পেছনে, পশ্চাতে। তার জয়ের মধ্যে জন্ম দেখতে পাচ্ছেন একটা। সহজ সব জয়ের মধ্যে তাই নাই, সহজের মধ্যে আছে। সহজ হলো যেটা আমাদের সঙ্গেই জন্মেছে, যেটা সহকারেই আমরা জন্মগ্রহণ করেছি, আমরাও জন্মগ্রহণ করেছি, আমাদের সঙ্গে আরও যা যা জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে যা কিছু আমাদের সঙ্গে আছে, সেগুলো হলো সহজ। তো এখানে আমরা যেভাবে একজন ঢুকলে বাকিরা যেভাবে উঠে দাঁড়ালাম, যেভাবে বসতে বলার জন্য অপেক্ষা করলাম, যেভাবে কথা বলতে গিয়ে অস্বস্তি অনুভব করলাম, যেভাবে আসবো কি না, আপনারা নিজেরা বন্ধুবান্ধব যদি থাকতেন আর এখানে যদি কেউ ঢুকতে চাইতো, সে কি এরকম অনুমতি নিয়ে ঢুকতো? তার মানে কি এই যে সে আপনাদের সবাইকে অসম্মান করে? তার মানে এটা সম্মান অসম্মানের সঙ্গে যুক্ত না? তাহলে কিসের সঙ্গে যুক্ত? যদি আমরা সহজভাবে ঢুকতাম তাহলে আমরা জিজ্ঞেস করতাম না ওরকম করে, তাই না? সাধারণত গড় কথা বলছি, খুব সুনির্দিষ্ট কোনো কোনো পরিস্থিতিতে নানান কিছু ঘটতে পারে, সেটা অন্য কথা। আমরা সহজ না বলেই ওরকম করে কথাবার্তা বলছি, এরকম করে আমরা যোগাযোগ করছি। আপাতত আমার আলাপের জন্য জরুরি না, কিন্তু একটু আমি শুধু টোকা দিয়ে রাখি, আপনারা যেটা বলতে চাইলেন সেটা যোগাযোগের যে সংজ্ঞা শিখেছেন বইয়ের মধ্যে সেইটা মাথার মধ্যে কাজ করছে, বোঝা গেল। সেটা দোষের না, আমি আপনাদের দোষ ধরার জন্য কথাগুলো বলছি না, একটা কথাও দোষ ত্রুটি আমাদের কারোরই কোনো অভাব নেই। মানুষ থাকলে তার নানান ধরনের সীমাবদ্ধতা এবং দোষ ত্রুটি থাকবে, সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো সেগুলোকে আমরা কেমন করে সেগুলোকে নিয়ে নাড়াচাড়া করবো, সেগুলোর সঙ্গে আমরা কেমন ব্যবহার করবো, কীভাবে ডিল করবো সেগুলোকে। বইয়ের সংজ্ঞা বললাম মানে বইয়ে যে শুধু এই কথাই আছে তা না, আরও নানান ধরনের বই আছে, আরও নানান ধরনের আলাপ আছে। কিন্তু আমাদের যে টেক্সট বইগুলো সাধারণত বাংলাদেশের বা মার্কিন যুক্তরাষ্ট্রের বা বেশিরভাগ জায়গাতেই কমিউনিকেশনের যে টেক্সট বইগুলো প্রচলিত, সেই টেক্সট বইগুলোতে যোগাযোগের এরকম যে আমি বলবো, আপনি শুনবেন, একজন শ্রোতা থাকবে, আপনি বলেছেন। আপনারা যখন আড্ডা মারেন তখন কি কেউ শ্রোতা থাকে, কেউ বক্তা থাকে? থাকে না। তখন আপনার শ্রোতা এবং বক্তা এগুলো মনে থাকে না? তখন শ্রোতার কথা, শ্রোতা বক্তার কথা বুঝেছে কি না, কিংবা বক্তা শ্রোতার দিকে মন দিচ্ছে কি না, এই সমস্ত প্রশ্ন ওঠে? ওঠে না। তার মানে তখন আপনার যোগাযোগের সংজ্ঞা মনে থাকে না, কিন্তু তখন আপনি সহজভাবে যোগাযোগ করতে থাকেন, তাই না? যোগাযোগ করতে থাকি এই বাক্যটার মধ্যেও খেয়াল করার বিষয় থেকে যাচ্ছে। এটা আলাদা করে কোনো কাজ না আসলে, যেটা আমি এখন যোগাযোগ করব, ব্যাপারটা এরকম না। আমরা সারাক্ষণই যোগাযোগের মধ্যে আছি, এটা প্রায় নিরাকার, প্রায় সর্বব্যাপী একটা ব্যাপার। যোগাযোগ ছাড়া আমরা থাকি না, এটাও আমাদের টেক্সট বই থেকেই জানা কথা, কিন্তু তার চাইতে বেশি ভালো হবে যখন আমরা সত্যিই সেটা খেয়াল করব। তার মানে ধরেন আপনারা ছোটবেলা থেকেই যোগাযোগের মধ্যে আছেন না, জন্মসূত্রেই আছেন না, সহজভাবেই যোগাযোগের মধ্যে আছেন, কিন্তু এবার এসে আপনাকে শিখতে হচ্ছে যে যোগাযোগ কি, যে কাজটা আপনি আজন্ম করছেন এবার সেই জিনিসটা আপনাকে আলাদা করে বই পড়ে শিখতে হচ্ছে। আমি কতগুলো আপনাকে আপনাদেরকে শুধু খেয়াল করার ক্লু দিচ্ছি, যেগুলো নিয়ে আমি মানে অনুরোধ করব যে আপনারা একটু মাথা খাটাবেন। এই যে দেখেন, টেক্সট বইগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে হোক, আরও নানান দেশে হোক, ভারতে, পাকিস্তানে, আমাদের এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে হোক, আমাদের টেক্সট বইগুলো আমাদেরকে যোগাযোগ সম্পর্কে কতগুলো প্রাথমিক, জড়, যান্ত্রিক, বুকিশ, কেতাবি ধারণা দিচ্ছে। এই এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়, এতগুলো আলাদা আলাদা দেশ, এগুলো মিলে যাচ্ছে কেমন করে, একই রকম হচ্ছে কীভাবে? শুধু প্রশ্নগুলো তুলছি টুকটুক করে। আমি কোডের কথা বলছিলাম, কতগুলো কোড আছে পড়াশোনার ক্ষেত্রেও, কতগুলো কোড আছে আছে বলেই রাজশাহী বিশ্ববিদ্যালয় যোগাযোগের পড়াশোনা, আর ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগের পড়াশোনা, কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যোগাযোগের পড়াশোনা, কিংবা হার্ভার্ড ইউনিভার্সিটির যোগাযোগের পড়াশোনা খুব কাছাকাছি রকমের হয়ে যায় এই টেক্সট বুকের, টেক্সট বইয়ের বা প্রাতিষ্ঠানিক পড়াশোনার প্রাথমিক পর্যায়ে অন্তত পক্ষে, তাই না? নিশ্চয়ই কতগুলো পেছন থেকে কতগুলো আয়োজন, কতগুলো মেকানিজম কাজ করে নিশ্চয়ই, যেগুলোকে আমি কতগুলো নিয়মকানুন বলছি, কতগুলো কোড। ধরেন কম্পিউটারের সফটওয়্যার নামে যে কোড, সেটাও একই ব্যাপার, মূলত কতগুলো নিয়ম। কম্পিউটারকে আপনি কী করলে, কিবোর্ডে বা মাউসে আপনি কী করলে, কোথায় ক্লিক করলে, কোথায় চাপ দিলে, কীভাবে আচরণ করবে কম্পিউটার, তার কতগুলো নিয়ম, এগুলোই হচ্ছে কোড। একটা সফটওয়্যারের মধ্যে হাজার হাজার, কখনো লাখ কোড থাকে, এক একটা লাইন, এক একটা কোড থাকে। এগুলো কম্পিউটারের আচরণকে নিয়ন্ত্রণ করে, কম্পিউটার কীভাবে বিহেভ করবে আপনার সাথে, বা একটা সত্তা হিসেবে, যন্ত্র হিসেবে, সেইটা তার এই সফটওয়্যারের কোডগুলোর উপরে নির্ভর করে। এখন একটা যন্ত্রকে যখন আমরা আমাদের মতো করে চালাতে চাই, যে কতগুলো আমাদের চাওয়া অনুসারে কতগুলো নিয়ম মেনে ও চলবে, এই ধরনের চাওয়া, আর আমরা যখন মানুষের সন্তানকে কতগুলো নিয়ম মেনে চালানো শেখাতে চাই, কোনো একটা আমাদের চাওয়া অনুসারে, এই আমাদেরটা কারা সেটা ভাবতে হবে। তখন এই দুই ধরনের চাওয়া কি একই রকমের হয়? মানুষ প্রাণীটা কি ওরকম যন্ত্রের মতো নির্ধারিত আচরণ করার জন্যই তৈরি বলে মনে হয়? এই প্রাণীটাকে দেখে, আপনাদের নিজেদেরকে দেখে, আপনাদের নিজেদের মনের আশা আকাঙ্ক্ষা, বাসনা, চাওয়া পাওয়া, এগুলো তো নিজেরা টের পান, তা থেকে কি মনে হয় যে এই সত্তাটা ওই যন্ত্র সত্তার মতো? মোটেই না, সম্ভবত একেবারেই বিপরীত। ভালো যোগাযোগ হয় যখন আমরা সহজভাবে যোগাযোগ করি, তখন আমরা সহজভাবে যোগাযোগ করি, যখন আমরা কোনো রকমের আগাম নির্ধারিত বিধিবিধান, নিয়মকানুন মাথায় রেখে কথা বলি না, তখন আমরা সহজভাবে কথা বলতে পারি। যখনই আমাদেরকে মনে রাখতে হয় যে এখানে এরকম বলতে হবে, এইভাবে দাঁড়াতে হবে, এইভাবে তাকাতে হবে, এইভাবে বসতে হবে, এইভাবে বেরোতে হবে, এইভাবে ঢুকতে হবে, তখনই কিন্তু আমরা টের পাই যে আগে থেকে কতগুলো কোড নির্ধারণ করা আছে। এই কোডগুলো শিক্ষার্থী হিসেবে আপনারা নিজেরা নির্ধারণ করেননি। কোনো শিক্ষার্থী, সাধারণভাবে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে তারা কীভাবে চলাফেরা করবে সে সংক্রান্ত বিধিবিধানগুলো নিজেরা নির্ধারণ করে না, নির্ধারণ করার কথা ভাবে না, কল্পনাও করে না, সম্ভবত স্বপ্নেও দেখে না কোনো দিন। যে এরকম যদি হতো যে আমরা কেমন করে শিক্ষা প্রতিষ্ঠানে চলাফেরা করব, কি করব না করব, কীভাবে কি করব, সেগুলো নির্ধারণ করার ক্ষেত্রে আদৌ যদি নির্ধারণ করতে হয় তা সেক্ষেত্রে আমরাও কিছুটা ভূমিকা পালন করব, এইটা আমরা স্বপ্নেও ভাবি না। কে ভাবে, কে নির্ধারণ করে, কিংবা কারা নির্ধারণ করে, আপনাদের কি মনে হয়? চট করে বলা কঠিন, তাই না? চট করে মনে হতে পারে যে এটা এই বিশ্ববিদ্যালয়ের নামে যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠানগুলো ঠিক করেছে, কিন্তু তখন আপনার মনে পড়ে যাবে যে তা একই ধরনের নিয়মকানুন কলেজেও ছিল, স্কুলেও ছিল, একদম নার্সারিতেও ছিল। আসছি, ভাবুন, কিছু বলবেন তো একটু? তখন বোঝা যাবে যে এটা তাহলে কোনো একটা প্রতিষ্ঠানের, এই ধরনের প্রতিষ্ঠানের, কোনো সাংগঠনিক প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠান দুই রকমভাবে দেখা যেতে পারে, একটা হলো সংগঠন। সংগঠন মানে বুঝতে পারছেন কতগুলো জিনিস কেমন করে একসাথে কাজ করছে, তার যে একসাথে মিলেমিশে চলার যে প্রণালী, যে চলন, এটাই সংগঠন। অনেকগুলো মানুষ মিলে এরকম আমরা নানান ধরনের সংগঠন করি, পরিবার একটা সংগঠন, আমাদের বিশ্ববিদ্যালয় একটা সংগঠন, রাষ্ট্র একটা সংগঠন। আবার প্রতিষ্ঠান আরও অনেক বিমূর্ত হয়, যেমন ধরেন শিক্ষা, শিক্ষা একটা প্রতিষ্ঠান নিজে সমাজে। যখন বলি শিক্ষা একটা প্রতিষ্ঠান, তখন কিন্তু আপনার স্কুল কলেজ এই প্রতিষ্ঠানগুলোর কথাই শুধু মনে পড়লে চলে না, তখন আরও বড় করে আরও একটু বিমূর্তভাবে দেখি। বিমূর্ত খেয়াল করছেন, যেটা মূর্ত না, যেটা আপনি দেখতে পাচ্ছেন না চোখের সামনে, চট করে আপনার চট করে একটা ছবি ভেসে উঠছে না, যেটা ধরতে ছুঁতে যার সাথে আপনি সাক্ষাৎ লেনদেন করতে পারছেন না কিন্তু টের পাচ্ছেন, এটা হচ্ছে বিমূর্ত। যখন বলি রং, তখন এটা একটা বিমূর্ত ব্যাপার হয়। যখন বলি লাল, তখন আপনি লাল দেখতে পান, ওটা অনেকখানি মূর্ত হয়ে ওঠে। তা প্রতিষ্ঠানকে আমরা ওইরকম দুই রকমভাবে দেখতে পারি। তাহলে মূর্ত প্রতিষ্ঠানগুলো যে এই সমস্ত বিধিবিধানের আশু নির্মাতা না, হ্যাঁ, এরাই তাৎক্ষণিকভাবে নির্ধারণ করেনি, সেটা টের পাচ্ছি আমরা। আবার এবার যদি একটু বিমূর্তভাবে দেখি, আরও বড় করে যাই, যে শিক্ষা নামে যে একটা সার্বিক একটা ধারণা আমাদের আছে, প্রতিষ্ঠান, যেটা শুধু স্কুল কলেজ দিয়ে হয় না, যেটা আমাদের পরিবারের মধ্যে হয়, যেটা আমরা চলতে চলতে শিখি, ঠেকতে ঠেকতে শিখি, নানান রকম পরিবেশে মানুষের সাথে মেলামেশা করতে করতে শিখি, এগুলোও তখন সার্বিকভাবে শিক্ষা নামে ধারণাটার ভেতরে চলে আসে। তা এই বিমূর্তভাবে যদি আমি শিক্ষা নামে একটা প্রতিষ্ঠানের কথা ভাবি, তাহলে তারা কি নির্ধারণ করে দিয়েছে যে এইভাবে আমাদের শিক্ষা বিষয়ক চালচলন, শিক্ষকের এবং শিক্ষার্থীর, এগুলো হবে? এগুলো কিন্তু শুধু আপনাদের দিক থেকে না, এগুলো কিন্তু শিক্ষার্থীদের দিক থেকে না। আজকে যারা শিক্ষার্থী তারাই তো, তাদের মধ্যেই তো কেউ কেউ পরে এসে শিক্ষক হবেন। আজকে যারা শিক্ষক তারাই তো কদিন আগে শিক্ষার্থী হিসেবে দীর্ঘ জীবন পার করে এসেছেন। বেশিরভাগ শিক্ষকেরই মোট শিক্ষক জীবনের তুলনায় মোট শিক্ষার্থী জীবন সম্ভবত বেশিই হয়, বেশিরভাগ যদি বলি, কারণ বয়স্ক শিক্ষকের সংখ্যা আমাদের দেশে কম। আমার ধারণা যাদের শিক্ষক জীবন শিক্ষার্থী জীবনের চাইতেও বেশি, এরকম শিক্ষকের সংখ্যা সম্ভবত কম। আমি সব ধরনের শিক্ষকদের কথা বলছি, শুধু বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না। তো যদি ওরকম ভাবি যে এই বিমূর্ত অর্থে, সার্বিক অর্থে শিক্ষা নামক প্রতিষ্ঠানটা এরকম নিয়মকানুন ঠিক করে দিয়েছে, তাহলেও আমরা একটু আটকে যাব। কারণ একই ধরনের নিয়মকানুন আমরা ঘরের মধ্যে দেখেছি, বাড়িতে দেখেছি, এই যে একটু জড়ো হয়ে থাকতে হবে, এই যে একটু কাঁচুমাচু হয়ে থাকতে হবে। আপনারা আগে সিদ্ধান্ত নেন যে এবার আমি কাঁচুমাচু হব, এবার আমার গুরুজন ঘরে প্রবেশ করেছে, তা না, কেমন যেন স্বতঃস্ফূর্তভাবে মনে হয় আসলে স্বতঃস্ফূর্ত না, কিন্তু কেমন যেন মনে হয় যে স্বাভাবিকভাবে আমরা ওরকম একটা ভাব চলে আসে। তার মানে এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরকার প্রসঙ্গ না। আপনার কথা শুনে নিই এবার একটু, হারুন বলেন। যেটা বলছিলেন যে আমাদের এই যে চলমান রীতিনীতি যে নিয়মটা চলছে সিস্টেম, এই সিস্টেমটার পিছনে মূলত দুইটা বিষয় কাজ করে আমার মতে, আর সেটা হচ্ছে একটা প্রভুত্ব একটা দাসত্ব। প্রভুত্বটা হচ্ছে এমন যে আমাদের প্রত্যেকটা স্তরে একজন করে মানে নিজেকে ঈশ্বর দাবি করে থাকেন, যা এখানকার মতো আমি আমার পরিবারে দেখা যাবে আমার বাবা যা বলবে, আমার আম্মা, আমি কিংবা আমার ভাই বোন যারা, সবাই তাকে কর্তা ভেবে আমরা তাকে পুজো করি। সে ঘরে ঢুকলে আমাদেরকে চুপ সে যেতে হবে, একটু আনন্দ হয়ে চলতে হবে, এইটা একটা। আর এই যে তার একটা ক্ষমতায় টিকে থাকার জন্য, কর্তৃত্বটা ধরে রাখার জন্য একটা পাওয়ার প্র্যাকটিস করে। আর আমাদের সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কি মেনে নেওয়া, যে উনি এটা চাচ্ছে আমরা প্রতিবাদ করবো না, আমরা প্রতিবাদ না করে আমরা এটা মেনে নেবো। এই যে আমাদের একটা আমাদের মানবিক একটা রীতি চলে এসছে দীর্ঘদিন থেকে যে আমরা দাসত্ব গ্রহণ করবো, এই প্রভুত্ব। এটা কি মানবিক রীতি? এটা মানবিক নয়, কিন্তু এটা মানবিক শব্দটা তো খেয়াল করে বলেননি, ঠিক আছে বলেন। কিন্তু আবার এইটা দেখা যায় শুধু পরিবারে নয়, এটা শিক্ষা প্রতিষ্ঠানে আছে, রাষ্ট্রে আছে, সব জায়গাতে আছে। এক রাষ্ট্রের ভিতরে যেন তবলিক রাষ্ট্রের মতন কাজ করছে এটা। আমরা যদি রাষ্ট্র কাঠামোর দিকে দেখি, প্রধানমন্ত্রী সবার উপরে আছে, উনি এখানকার কর্তা ব্যক্তি। প্রধানমন্ত্রী যখন উপস্থিত নেই তখন দেখা যাবে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজির কাদের, ইনি এখানকার কর্তা ব্যক্তি। ইনি যখন থাকবে না, তখন মথিয়ার থানার যিনি আছেন সাধারণ সেক্রেটারি আলাউদ্দিন, নামটা উল্লেখ করলাম সরি, তো ইনি এখানকার কর্তা ব্যক্তি, ইনি যা বলবেন তাই। এই যে মানে একটা একটা জায়গায় আমরা সাবলটান হয়ে আছি, আমাদের মেনে নেওয়ার যে একটা প্রবণতা চলে আসছে, এই প্রবণতার কারণেই মূলত এইটা চলে আসে যে একজন ক্লাসে ঢুকলে আমরা দাঁড়াবো, যতক্ষণ না বসতে পারবো আমরা বসবো না। এই সিস্টেমটা জানি না এটা কবে পরিবর্তন হবে, তবে সমাজ যেহেতু পরিবর্তনশীল আমার বিশ্বাস একদিন না একদিন এটা পরিবর্তন হবে। পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন কেন? পরিবর্তন তো অলরেডি এখানে আছে। আপনারা তো নিজেরা যেভাবে নিজেরা মেলামেশা করেন নিজেদের মধ্যে, তখন তো এভাবে মেলামেশা করেন না, তাই না? তার মানে নতুন কিছু আবিষ্কার করতে হবে তা না, মানুষ স্বাভাবিকভাবে যেভাবে মেলামেশা করে সেটা অলরেডি চিরকাল ধরে আছে এবং এখনও সেটা আপনারা প্রতি মুহূর্তেই প্র্যাকটিস করছেন জীবনের বেশিরভাগ সময়ই, সম্ভবত ঘরের বাইরে বা এই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক পরিস্থিতির বাইরে। আচ্ছা, হারুন এগিয়ে দিল আমাদের আলাপটা। তার মানে এটা কোনো নির্দিষ্ট একটা লোকের বা প্রতিষ্ঠানের আবিষ্কার না, সার্বিকভাবে আমাদের গোটা সমাজের মধ্যে এরকম কতগুলো কোড অফ কন্ডাক্ট বা কোড অফ বিহেভিয়ার সেগুলো আমাদের আছে, এগুলোকে আমরা যে নামে ডাকি না কেন। এবং এগুলোর মধ্যে এক ধরনের প্রভুত্ব এবং দাসত্বের বিষয় আছে। প্রভুত্ব এবং দাসত্ব ও হারুন বললেন যে দুইটা জিনিস, আসলে সম্ভবত এটা একটা জিনিসই, এটা হারুনও নিশ্চয়ই দ্বিমত করবেন না, একই জিনিসেরই দুই পিঠ। দাস ছাড়া প্রভু চলে না, প্রভু ছাড়া দাসত্ব করা যায় না। প্রভুত্বের যে সিস্টেম যেটা অলরেডি হারুন বলল, সেই সিস্টেমে ধাপে ধাপে ঘাটে ঘাটে ঘাটে ঘাটে প্রভু, উপপ্রভু, পাতিপ্রভু, তার নিচের প্রভু থাকতে থাকে। আবার এই স্তরে যিনি প্রভু তিনি আবার উপরের স্তরের দাসত্ব করতে থাকেন। এই যে কাঠামোটা, এই কাঠামোটাকে আমরা বলি ব্যুরোক্রেসি। এটাকে বলি ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র। ধরেন আমাদের সচিবালয়, বাংলাদেশ রাষ্ট্রের সচিবালয় বা একটা সরকারি অফিস কেমন করে চলে, একটা জেলার সরকারি আমলাতন্ত্র কেমন করে চলে, একজন জেলা প্রশাসক থাকেন, তার নিচে নিচে নিচে নিচে একেবারে চৌকিদার পর্যন্ত নানান স্তরে নানান পদে কর্তা ব্যক্তিরা থাকেন, তাদের অধীনস্থ লোকেরা থাকে, অধীনস্থ লোকদের দায়িত্ব কর্তব্য ভালো মন্দের জ্ঞান আচার আচরণ শুভ অশুভ বোধ সবই তার অফিসারের উপরে, অফিসারের মর্জির উপরে বিবেচনার উপরে নির্ভর করে। তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কাঠামোতে আমরা চলি, একজন ভাইস চ্যান্সেলর থেকে শুরু হয়, ইমিডিয়েটলি পেছনে তাকালে পারে তার পেছনে চ্যান্সেলর আছেন যিনি বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপতি, তার মানে সাক্ষাৎ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তা ব্যক্তি হিসেবে নিয়োজিত আছেন। তারপর থেকে এই যে আমাদের দারোয়ান, পিয়ন, গার্ড, মালি পর্যন্ত নানান কিছু আছে। তাহলে একটা সচিবালয়ের যে চলন, যে কর্মপ্রণালী, যে সাংগঠনিক বিন্যাস ওপর থেকে নিচ, আর বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক বিন্যাস ওপর থেকে নিচ, মাঝখানে আওয়ামী লীগের কথাও হারুন তুললেন, আওয়ামী লীগের মানে একটা রাজনৈতিক দলের সাংগঠনিক বিন্যাস একই রকম, সেনাবাহিনীর সাংগঠনিক বিন্যাসও এই রকমেরই। রাজনৈতিক দলের মধ্যে একদম যারা পরস্পর বিরোধী, ধরেন একদম এক প্রান্তে জেএমবি কিংবা আইএস ধরনের কতগুলো রাজনৈতিক দল, একেবারে আরেক প্রান্তে জনযুদ্ধ, লাল পতাকা ধরনের আরও কতগুলো রাজনৈতিক দল, সবারই সাংগঠনিক বিন্যাস, কর্মপ্রণালীর কাঠামো একই রকম। রকমটার নাম হলো আমলাতন্ত্র। আমরা হচ্ছি আমলা অফিসার। আমরা এখানে পড়াশোনা করছি, এখান থেকে বের হয়ে কোনো না কোনো চাকরি করব, এটাই আমাদের আসল উদ্দেশ্য আসলে প্র্যাকটিক্যালি। কিন্তু থিওরিটিক্যালি, কনসেপচুয়ালি আমরা আরও অনেকগুলো কথা কিন্তু বলেই যাচ্ছি। শিক্ষার সঙ্গে মনুষ্যত্ব জড়িত, শিক্ষাই একটা সমাজের বা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না, ভালো হওয়া যায় না, সৎ হওয়া যায় না, ইত্যাদি। কিন্তু আবার আমরা জানি যে এগুলো কথার কথা। প্র্যাকটিক্যাল কথা হচ্ছে, ইমিডিয়েট আসু কথা হলো যে আমরা চাকরি চাই, আমলা হতে চাই, কোনো একটা প্রতিষ্ঠানের কোনো একটা আমলাতান্ত্রিক পদে আমি নিয়োজিত হতে চাই। কিন্তু কথার কথাগুলো আমাদেরকে ছাড়ছে না, তার মানে ওগুলোকে সেফ কথার কথা বলাও মনে হয় যাচ্ছে না, কারণ ওগুলোর পরিমাণ অনেক এবং সেগুলো সারা দিনই বলা হচ্ছে এবং সেগুলো সকলেই বলছেন এবং দীর্ঘকাল ধরে বলছেন। তার মানে ওগুলো আমাদের পিচ ছাড়ছে না, ছাড়বে না। ওই যে মাঝখানে বলে আসলাম, ভালো যোগাযোগ কীভাবে হবে যখন আমরা আড়ষ্ট থাকব না, অস্বস্তি বোধ করব না, নানান ধরনের আগাম দুশ্চিন্তায় ভুগব না, এখানে আমার কেমন করে দাঁড়ানো, বসা, থাকানো, কথা বলা দরকার না দরকার, উচিত না উচিত, তখন আমাদের যোগাযোগটা সহজ হবে। তার মানে আমাদের ভালো যোগাযোগের জন্য স্বাধীনতা লাগবে, আমাদের ভেতরে একটা স্বাধীন অনুভূতি থাকতে হবে। এইবার আমি স্বাধীন হব, দল স্বাধীন হও, স্বাধীন হয়ে গেলাম, এরকম না। স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে শব্দটাও খেয়াল করবেন, আমি প্রথম থেকে আপনাদেরকে একটু অনুরোধ করব শুধু খেয়াল করতে, খেয়াল করতে, খেয়াল করতে, খেয়াল করতে। যত বেশি তাকানো যায়, যত বেশি দেখা যায়, যত বেশি খেয়াল করা যায়। স্বাভাবিক শব্দটার মধ্যে আছে স্বভাব। স্বভাব মানে হচ্ছে কারো নিজের ভাব, তাই না? স্ব এর ভাব, আমার ভাব হচ্ছে আমার স্বভাব, আপনার ভাব হচ্ছে আপনার স্বভাব, এরকম। তাহলে আমাদের এমনিতে ব্যক্তিতে ব্যক্তিতে আমাদের স্বভাব আলাদা হয়। দেখবেন শব্দগুলো আমরা যখন বলি, কথাগুলো আমরা যখন কথা বলতে থাকি, আমরা যখন লিখতে থাকি, তখন কথাগুলো খেয়াল করি না, শব্দগুলোকে অত যত্ন নিয়ে বলি না, আমরা কথাও বলি অভ্যাসে। এবং এই যে নার্সারি থেকে এই পর্যন্ত এসে এই যে ক্লাসরুমে দাঁড়াচ্ছি বসছি, দাঁড়াচ্ছি বসছি ইত্যাদি, এটা নিয়ে আমাদের কিন্তু বিরাট কোনো সমস্যা তেমন হলো না। এটা নিয়ে যদি বড় সড়ো সমস্যা হতো, তাহলে পারে তো এই সিস্টেমটা এত আরাম করে চলতে হয়তো পারতো না, এটা নিয়ে কথা বলা বলি শুরু হতো। এটা নিয়ে কোনো কথা বলা বলি নাই। আমাদের এখানে বড় আছে, ছোট আছে, ছোটরা কিছু জানে না, ছোটরা অবুঝ, ছোটরা নাদান, ছোটরা মূর্খ, ছোটদের জ্ঞান নাই, বড়দের সব আছে, এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই। মূল কারণটা একটা হচ্ছে যে আমরা খেয়াল করি না, আর একটা মূল কারণ হচ্ছে যে আমরা টের পেয়ে যাই যেগুলো খেয়াল করলে অসুবিধা আছে, এগুলো খেয়াল করলে আমার স্কুলে থাকা মুশকিল হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ে পড়া মুশকিল হয়ে যাবে, আমি শিক্ষকের চক্ষুশূল হয়ে পড়তে পারি, কিংবা অন্যত্র যারা আমাদের গুরুজন, বড় জন, মহাজন যারা আছেন তাদের, তারা ক্ষমতাশালী, তাদের চক্ষুশূল হয়ে পড়তে পারি। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমরা যোগাযোগের পড়াশোনার আনুষ্ঠানিক আয়োজন এখানে আজকে আরেক দফায় শুরু করতে যাচ্ছি, তাই না? যেটাকে হারুন বললেন সিস্টেম, এটা আমরা যে কেউই বলবো একইভাবেই সম্ভবত বলবো সিস্টেম। বলার মধ্যে আমি হারুনকে ধরছি না, একেবারেই না, অ্যাবসলুটলি না, কিন্তু বলার মধ্যে একটা কেমন জানি একটা সুর ছিল না যে মানে সিস্টেমটা এরকমই, মানে এটাই হয়, দিস ইজ সিস্টেম। আমরা এখনকার বাচ্চারা অনেক বেশি আমার ধারণা তুলনামূলকভাবে, অন্তত যারা একটু সচ্ছল পরিবারের ছেলে মেয়ে এদেরকে দেখি দেখি যে একটু স্বাধীনতা স্পৃহা আত্মমর্যাদা বোধ সেটা একটু বেশি আগেকার আমলের মানুষজনের তুলনায়। সম্ভবত তার নানান ধরনের কারণ থাকতে পারে, সচ্ছলতার একটা কারণ থাকতে পারে, আগেকার আমলের পরিবার কাঠামোতে পরিবারের বাচ্চাদের মূল্য যেমন ছিল এখনকার পরিবার কাঠামোতে বাচ্চাদের সংখ্যা অনেক কম, একটা দুইটা বড় জোর তিনটা বাচ্চা, বাচ্চারা অনেক বেশি মূল্য পায়, অনেক বেশি গুরুত্ব পায়, মা বাবা বাচ্চাদেরকে তুমি তুমি করে বলে, কদিন আগেও মা বাবা বাচ্চাদেরকে তুই বলতো, একদম স্বাভাবিক ছিল। এই সমস্ত নানান কারণে হতে পারে আমাদের আপনাদের এখনকার ছেলেমেয়েদের আপনার দেখার চোখের দিগন্তটা অনেক বড়, আপনারা ইতোমধ্যেই পৃথিবীর অনেক কিছুর খোঁজখবর, নানান ধরনের খোঁজখবর জানেন, যেটা 50 বছর আগের আপনাদের বয়সী বা আপনাদের চাইতে কম বেশি বয়সী বাচ্চাদের এই সুযোগ ছিল না। নিজের গ্রামের বাইরে, নিজের পাড়ার বাইরে, নিজের শহরের বাইরে, জেলার বাইরে, বড় জোর নিজের দেশ সম্পর্কে কিছু কথাবার্তা জানা, এর বাইরে আমাদের হরাইজনটা অত বড় ছিল না, দিগন্তটা চিন্তার দেখার অনুভবের। সেটা যাই হোক, আমরা এই যে সিস্টেম মানেই এই এই এখনকার বাচ্চারা যে একটু একটু বড় দিগন্তওয়ালা মানুষ মনের, এবং একটু বেশি আত্মমর্যাদা বোধ এবং স্বাধীনতা স্পৃহাওয়ালা মানুষ, এই কথাটা কেন তুললাম, এটা তুললাম এটা এটা খেয়াল করতে যে নানান জায়গা থেকে কানে কিন্তু কথাগুলো আসে যে সিস্টেমটা খুব একটা জুত মতো নাই, সিস্টেমটা চেঞ্জ করার দরকার। এবং পেছনে পেছনে আরও কথা আসে, সেগুলো যাক যে কী করে চেঞ্জ করা যাবে, যাবে না ইত্যাদি প্রভৃতি। কিন্তু আমি শুধু খেয়াল করতে বলছি যে যেটাকে সিস্টেম মনে হচ্ছে এটা সম্ভাব্য অনেক সিস্টেমের মধ্যে একটা, এটা একমাত্র সিস্টেম না। আপনারা নিজেরাই দেখছেন যে আপনারা নিজেরাই যখন আড্ডা মারছেন নিজেরা, তখন আপনারা অন্য সিস্টেমে চলাফেরা করছেন। কাজেই আমাদের এই সমাজের মধ্যেই অনেক রকম সিস্টেম ইতোমধ্যেই আছে। পাহাড়িদের পারিবারিক সিস্টেম বাংলাদেশেই, আমাদের পারিবারিক সিস্টেম সমতলের একই রকমের না, অনেক রকমের তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। আমাদের সমাজে, আমাদের পরিবারগুলোতে, আমাদের বোনদের, মাদের, মেয়েদের এবং ছেলেদের যেরকম অবস্থান, পাহাড়িদের মধ্যে ঠিক সেরকম না এখনও পর্যন্ত। তার মানে আমি শুধু বলতে চাচ্ছি যে অনেক রকম সিস্টেম আমাদের মধ্যে আছে। যখন আমরা সিস্টেম চেঞ্জ করার কথা ভাবি, তখন আমরা আর দিশা পাই না, আমরা দিশা হারা বোধ করি। দিশা হারা মানে হলো যে আমি কোন দিকে যাব সেটা বুঝতে না পারা। দিশা মানে দিক, দিশা কথাটার মধ্যে দিশ আছে, এটা দিক, আমরা কোন দিকে যাব, দিক হারা হয়ে পড়ি। কিন্তু কেন এটা হয়ে পড়ি, এটা হয়ে পড়ার কারণ হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি যে এটা একটা গিভেন সেট অফ কন্ডিশনস, মানে আগে থাকতেই আছে, প্রদত্ত, চিরপ্রদত্ত, চিরকালের মতোই এগুলো দেওয়া আছে, এরকমই হরলিক্স আমরা এমনি এমনি খাই ধরনের একটা ফিলিং। সুতরাং এই এই গোটা সেটটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, পুরো সেটটাকেই চেঞ্জ করতে হবে। আপনারা দেখবেন যে একদিন সত্যের ভোর আসবে, এরকম কথা আমাদের এখানে গানের মধ্যে আছে, আমরা করব জয় একদিন, একদিন বিপ্লব হবে, একদিন সমাজটা আর এরকম অসাম্যপূর্ণ বা নানান ধরনের সমস্যাপূর্ণ থাকবে না, সব সলভ হয়ে যাবে। মানে আমরা একটা সাডেন এবং কমপ্লিট চেঞ্জ এর কথা ভাবি, সিস্টেম চেঞ্জের কথা যখন আমরা ভাবি তখন আমাদের মনে হয় যে গোটা প্যাকেজটা একদিন ঘুম থেকে ওঠে বা কোনো একটা সময় গোটা জিনিসটা একবারে লাফ দিয়ে চেঞ্জ হয়ে যাবে। এখন যখন আমার চেঞ্জের কথা মাথায় আসে তখন আমি দিশাহারা অনুভব করি যে তাহলে এখন তো সেটা আর আমি কোনো উপায় দেখছি না সিস্টেম চেঞ্জ করার, কেননা আমার মাথার মধ্যে আছে যে গোটা জিনিসটা একবারে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়ার ব্যাপার, নামই হলো কাঙ্ক্ষিত চেঞ্জ। কিন্তু প্র্যাকটিক্যালি দেখবেন যে কোনো ধরনের চেঞ্জ, পানি যখন গরম হয় এটা চট করে বাষ্প হয় না চোখের পলকে, এটার টেম্পারেচার বাড়তে বাড়তে বাড়তে বাড়তে বাড়তে বাড়তে যখন 100 ডিগ্রিতে যায় সেলসিয়াসে তখন এটা বাষ্প হতে শুরু করে। আপনি পানির নিচে একটা আগুন দিলেন না পানি গরম হয়ে গেল মানে বাষ্প হয়ে গেল, এরকম না। একটা শিশু, একটা গাছ কীভাবে চেঞ্জ হয়, তিল তিল করে চেঞ্জ হয়, চেঞ্জগুলো চোখে পড়েই না প্রায়। প্র্যাকটিক্যালি আপনার চোখের সামনে যত রকমের চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন ঘটছে, এই চেঞ্জগুলো এরকম করেই হয়, ধীরে হয়। এবং যে পরিস্থিতিতে আমার কোষটা আছে আমার শরীরের মধ্যে, এটা যদি ইংল্যান্ডের একটা শরীর হয়, এটা যদি বাংলাদেশের একটা শরীর হয়, এটা যদি রোগগ্রস্ত একটা শরীর হয় কিংবা এটা যদি সুস্থ একটা শরীর হয়, সেই শরীরের মধ্যে কোষের, ওই শরীরের কোষগুলোর অবস্থা আর অন্য একটা শরীরের কোষের অবস্থা তো একই রকমের না। তাই বলে তো কোষগুলো নালিশ করে না যে আমার পরিস্থিতি চেঞ্জের জন্য অনুকূল না, সুতরাং আমি চেঞ্জের কথা ভাবতে পারছি না। গিভেন কন্ডিশন যা তার আছে তার মধ্যেই সে যতটুকু সম্ভব সে চেঞ্জ করতে থাকে এবং চেঞ্জ হতে থাকে। চেঞ্জবিহীন পৃথিবী আমাদের কল্পনার যোগ্য নয়, এটা নাই প্র্যাকটিক্যালি। আমাদের সবারই জীবন, পরিবেশ, প্রতিবেশ সবই প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আমরা এই যে কয়েকবার করে বললাম যে আমরা এরকম করে শিখে আসি, নানান প্রসঙ্গে কয়েকবার করে বললাম, এই যে শিখে আসা এটা এটা এটা একটু খেয়াল করার বিষয় আছে আমাদের। তার মানে আমরা একটা একেবারে সামগ্রিক একটা প্রশিক্ষণ সিস্টেমের মধ্যে বড় হতে থাকি। আমাদের সম্ভবত জন্মেরও আগে থেকে, আমরা জন্মানোর পরে কীভাবে জীবনযাপন করব তার কোডগুলো, বিধিবিধানগুলো নির্ধারিত হতে থাকে এবং সেগুলো আমরা মায়ের পেট থেকেই টেলিভিশনের বিজ্ঞাপন শুনতে শুনতে মায়ের পেটে বড় হতে থাকি একটা পর্যায়ে এসে শুনতে শুনতে, আর ভূমিষ্ঠ হওয়ার পরে তো শুনতেই থাকি। যখন আমরা যোগাযোগের ছাত্র হই তখন আমাদের সম্ভবত একটু বাড়তি দায়ের ব্যাপার হয়তো আসে, যে যেটাকে প্রশিক্ষণ বলছি, যেটাকে কোড বলছি, যেটাকে এই যে আমাদের আচরণবিধি অনুসারে চলাফেরার কথা বলছি, এগুলোই হলো আমাদের যোগাযোগ পরিমণ্ডল, আমাদের সামগ্রিক যোগাযোগ পরিমণ্ডল। আমি কীভাবে দাঁড়িয়েছি, কীভাবে হাত নাড়াচ্ছি, এটা আমার সার্বিক যোগাযোগের যে এই মুহূর্তের যে পরিবেশ তারই তো অংশ। আমাদের দাঁড়ানো দেখলেই বোঝা যায় যে আমার মনের ভাব কীরকম, বা অনেক কিছু, অনেক ধরনের অনেক কিছু টের পাওয়া যায় আমাদের জামা কাপড় দেখলে। আর এই যে আমরা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসি ছেলেরা, আমরা মোটের উপর প্যান্ট পরি, আমাদের মেয়েরা যারা আমরা পড়তে আসি মোটের উপর আমরা সালোয়ার কামিজ পরি, প্যান্ট শার্ট বা টি শার্ট বা গেঞ্জি এগুলো পরি। দেখেন এটা কিন্তু একটা এক ধরনের টেক্সট, এটা এক ধরনের মেসেজ, এ সেট অফ মেসেজেস যেখান থেকে আপনি সাধারণ ধারণা পান। রিক্সাওয়ালাদের পোশাক সংক্রান্ত টেক্সট আলাদা, কৃষকের পোশাক সংক্রান্ত টেক্সট আলাদা, হ্যাঁ, এগুলো কতগুলো চলন, কতগুলো ধ্যান ধারণা, কতগুলো ধরন আমাদের জীবনযাপনের কমন প্যাটার্ন যেখানে কতগুলো আছে, কতগুলো সাধারণ নকশা যেখানে আছে, এগুলো হচ্ছে টেক্স। এগুলোকেই আমরা ডিসকোর্স বলি। ডিসকোর্স বলতে একটা কোর্স, বেসিক্যালি কোর্স শব্দের মধ্যে জলের ধারা আছে, প্রবাহ। আমরা যখন বাগধারা বলি না বাংলায়, ওই ওই ধারাটা যেরকম, ডিসকোর্সের কোর্সটা ওরকম। একেবারে আপনি যদি শব্দটার আত্মার খোঁজ করতে যান তাহলে এরকম টের পাবেন, নদীর মতো, স্রোতের মতো, ধারার মতো, বাতাসের ধারা, নদীর ধারা, আমাদের চিন্তার ধারা, আমাদের চালচলনের ধারা। হ্যাঁ, আমরা বলি না অমুকের ধরন ধারণ, ধারা ভালো না, কেমন ধারা মানুষ। আচ্ছা, আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমাদের সামনে যেরকমভাবে ক্লাসরুমগুলো এবং গোটা শিক্ষার পরিবেশ আমাদের সামনে যেভাবে রাখা আছে, তার মধ্যে কতটুকু অন্য রকমভাবে চলতে পারি সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে বলে আমার বিবেচনা। এটা যদি না করি, আমার জন্য বলছি, এবার আমার জন্য এটা যদি আমি না করতে পারি, তাহলে আমি তুলনামূলকভাবে সহজে আমার শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে পারবো না, কথাবার্তা বলতে পারবো না, মেলামেশা করতে পারবো না। তা যদি না পারি, তাহলে আমার দিক থেকে আমার উপরে যে দায়িত্বটা অর্পণ করা হয়েছে এবং যে দায়িত্বটা পালনের বিনিময়ে আমার তিন বেলা ভাত জোটে, এবং ভাত জোটে আমার নিজের পৈতৃক টাকায় না, পয়সায় না, আর ইনকামে না, আমাদের এই রাষ্ট্রের, তার মানে বেশিরভাগ মানুষের ট্যাক্সের পয়সায়, সেইটা ঠিক মতো উসুল করা যায় না। ঠিক কী করলে পারে ষোলো আনা উসুল করা যাবে তা আমি জানি না, আমার অ্যাবসলিউটের চিন্তা কম। কিন্তু আমরা যতটা পারি ততটুকুই পর্যন্ত হচ্ছে যে আমরা, হারুন যতটা পারে ততটুকু পর্যন্ত সেটা হারুন, আমি যতটা পারি ততটুকু পর্যন্ত আমি আরেকটা মানুষ। অস্বস্তি শুধু যে ওই পাড়া থাকে তা তো না, অস্বস্তি এই পাড়াও থাকে, ষোলো আনা থাকে। এখানে হচ্ছে প্রভুত্বের যে সিস্টেম তার দুর্বলতা। এমনিতে ঘটনা সত্য যে প্রভুরা, ক্ষমতাশালীরা, অফিসাররা, তারা শক্তিশালী, বন্দুক তাদের পক্ষে, সৈন্যদল, নানান ধরনের সৈন্যদল, সামরিক, সরকারি এবং বেসরকারি, সৈন্যদল মানে সামরিক, তাদের পক্ষে, ক্ষমতা তাদের পক্ষে, টাকা পয়সার বেশিরভাগ তাদের পক্ষে। কিন্তু প্রভুওয়ালাদের, ক্ষমতাওয়ালাদের একটা মারাত্মক দুর্বলতা আছে, সেইটা হলো যে তারা আরাম করে দাঁড়াতে পারে না, আরাম করে হাসতে পারে না। রাজার সামনে একটা ছোট বাচ্চাও যদি একটু হেসে ফেলে তাতে রাজার প্রেস্টিজ খান খান হয়ে পড়ার মতো অবস্থা হয়, রাজত্ব টিকায় রাখা মুশকিল হয়, ঠিক না? অফিসারদেরকে, পাওয়ারফুলদেরকে গম্ভীর থাকতে হয়, তারা যে জ্ঞানী, তারা যে পাওয়ারফুল, তারা যে শক্তিশালী, তারা যে আপনার চেয়ে শ্রেয়, তারা যে উন্নত, এটা সারাক্ষণ তাদেরকে প্রমাণ করতে হয়। প্রমাণের একটু ঘাটতি পড়লেই তারা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। নিরাপত্তার সমস্যা দাসের যতখানি তার চাইতে অনেক বেশি প্রভুর, ভাববেন তাহলে বুঝতে পারবেন আরও ভালো করে। কাজেই এই পারে আমরা যারা আছি, আপাতত যে আমি আছি, আমাকে নিয়ে আমি মুশকিলে আছি। এই ক্লাসে আসার আগে আমার সবচেয়ে বড় টেনশন হচ্ছে এইটা যে আপনাদের সঙ্গে আমার একটা ন্যূনতম একটা মোটের উপর সহজ যোগাযোগ দাঁড়াবে কি না। সেটা যদি না দাঁড়ায় তাহলে পারে আমার এই কোর্সের বাকি জীবন অত্যন্ত পীড়াদায়ক একটা অনুভূতির মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, পার করতে হবে। এটা হচ্ছে আমার দায়, এটা হচ্ছে আমার সীমাবদ্ধতা, এটা আমার উন্নত আচরণ বলে ভুল করবেন না, এটা আমার নিম্ন আচরণ বলে ভুল করলে বরঞ্চ ভালো। সবাই যথেষ্ট ভালোভাবে প্রভুর ভূমিকায় বা শিক্ষক এর ভূমিকায় অভিনয় করতে পারেন না, মানুষের নানান ধরনের স্বভাবজাত ঘাটতি থেকে যেতে পারে। খেয়াল করবেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পদটা, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বলছি না, মোটের উপর প্রফেসরের সাথে এই পদটার সাথে পুলিশ পদের যোগাযোগ আছে। দেখবেন যে প্রফেসরদের হুকুমে এখানে পুলিশ মুভ করে এই ক্যাম্পাসে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পুলিশি প্রহরায় চলে। এই পুলিশ কাকে প্রহরা দেয়? শিক্ষার্থীদেরকে? না, পুলিশ প্রহরা দেয় প্রফেসরদেরকে, অফিসারদেরকে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পদ আর অফিসার পদ মর্মের দিক থেকে একই রকম, এটা ক্ষমতা প্রয়োগ করার পদ। সচিবালয়ের সচিবের পদটা যেরকম, উনি নিচের থেকে ক্ষমতা প্রয়োগ করতে থাকেন, ওপরের চাপ সামলাতে থাকেন, হজম করতে থাকেন। আমাদের এখানেও তাই, প্রত্যেকটা প্রফেসর পদের আসীন মানুষই যে তাই করেন মোটেই তা না, আমি সেই দিকে যাচ্ছি না, ভুল করবেন না, খেয়াল করবেন প্লিজ, আমি পদটার কথা বলছি, পদের স্বভাবের কথা বলছি। আপনাদের ব্যাচের না মনে হয়, তাই না? হলে চলে যেত না। আচ্ছা, তো ফলে আমাদের দিক থেকে যদি আমরা যোগাযোগটা সহজ করতে না পারি, তাহলে শুধু যে আমরা পরস্পরের সাথে লেনদেন করতে মুশকিলে পড়বো তাই না, শুধু যে আমাদের পড়াশোনাটা মুশকিলে পড়বে তা না, আমরা সহজে যোগাযোগ করতে না পারলে যোগাযোগ বুঝতেও আমাদের যথেষ্ট মুশকিল হবে। আমরা যোগাযোগ প্রযুক্তি সুনির্দিষ্ট করে বললে বোঝার জন্য এই কোর্সে সমবেত হয়েছি, তথ্য এবং যোগাযোগের প্রযুক্তি বুঝব। ভাষা যে একটা যোগাযোগ প্রযুক্তি, সেটা খেয়াল করেছেন কখনো? করারই কথা, না করারও কথা অনেকের বেলায়, সেটা ব্যাপার না। ভাষা একটা পুরনো যোগাযোগ প্রযুক্তির একটা, প্রযুক্তি বললে আমাদের মাথার মধ্যে লোহালক্কর ভাষে, বিদ্যুৎ ভাষে, বড় বড় কারখানা ভাষে, তাতে যে বিরাট কোনো দোষ হচ্ছে তা না, কিন্তু আরও কিছু জিনিসও আমাদের ভাষার দরকার আছে। এই কলমটাও যে একটা প্রযুক্তি, সেটা কি আমরা খুব ভালো করে খেয়াল করি? কিংবা যে কাগজের উপরে আমরা লিখছি, কাগজটাও যে এক ধরনের প্রযুক্তি, সেটা আমরা খেয়াল করছি না। তার মানে কোনটা প্রযুক্তি, কোনটা প্রযুক্তি না, প্রযুক্তি বললে আমাদের মাথার মধ্যে কী ভাসবে চট করে, সেইটাও আমাদের ওই আজন্ম প্রশিক্ষণের উপরে নির্ভর করছে। আমাদেরকে সারাক্ষণ ধারণা দেওয়া হচ্ছে, আমাদের উপরে 24 ঘন্টা জুড়েই বার্তা বর্ষণ হচ্ছে, বোমা বর্ষণের মতো। উই আর অলওয়েজ আন্ডার হিউজ বম্বার্ডমেন্ট অফ মেসেজেস, অ্যাট লিস্ট টেলিভিশন, পত্রপত্রিকা, বক্তৃতা, সেমিনার, ক্লাসের লেকচার, নানান কিছু, গান, কবিতা, ধর্মের নামে প্রচলিত কতগুলো কোডস, শিক্ষার নামে প্রচলিত কতগুলো কোড, দর্শনের নামে, বিজ্ঞানের নামে। যখন বলবো বিজ্ঞান, তখন আপনার মাথায় কি রূপকথা ভাসবে কখনো? যে রূপকথাও এক ধরনের বিজ্ঞান, এরকম আজব কথা নিশ্চয়ই আমরা শুনিনি এর আগে বা ভাবিনি, তাই না? ভদ্রলোকের নাম আমি কিছুতেই মনে রাখতে পারি না। আচ্ছা, নাম মনে পড়বে পরে, বইয়ের নামটা মনে আছে ভদ্রলোকের। বিজ্ঞানের এক দার্শনিক, যিনি একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ফ্রান্সে একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহে বিমানে উড়াউড়ি করে পড়াতে হতো, অত্যন্ত পপুলার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে প্রাতিষ্ঠানিক স্বীকৃতিগুলো বা নাম, খ্যাতি, সম্মান ইত্যাদি দিক থেকে কোনো ঘাটতি নাই, এরকম একজন ভদ্রলোক, যিনি সায়েন্সের ফিলোসফার, সায়েন্সের হিস্টোরিয়ান। বইটার নাম হচ্ছে এগেইনস্ট দ্য মেথড, মেথডের বিরুদ্ধে। সায়েন্স মানেই তো আমরা জানি না, কতগুলো সায়েন্টিফিক মেথড, এবং সায়েন্টিফিক মেথড কি তা আমাদের এক ধরনের ধারণা হয়ে আছে, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি প্রভৃতির মধ্য দিয়ে আমরা যখন সত্য অন্বেষণ করি, তখন সেই প্রক্রিয়াগুলোকে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া বলি। কতগুলো নির্দিষ্ট ধরনের প্রক্রিয়াকে আমরা কিন্তু সায়েন্টিফিক মেথড বলি, যে কোনো কিছুকে সায়েন্টিফিক মেথড বলি না। বিজ্ঞান কি? জগৎকে বোঝার একটা উপায়, জগতে আমরা কীভাবে আরও ভালোভাবে চলাফেরা করতে পারবো, কেমন করে আমরা আরও ভালো থাকবো, সেইটা বোঝার এবং তার নানান উপায় বের করার একটা উপায় হচ্ছে বিজ্ঞান। এক ধরনের উপায়, তাই না? রূপকথাও এই ধরনেরই আরেকটা উপায়, জগৎকে বোঝা, জগতের সঙ্গে বোঝাপড়া করার। ধর্মও এই ধরনেরই আরেকটা উপায় পদ্ধতি, জগতের সঙ্গে মানুষ হিসেবে আমাদের বোঝাপড়া দাঁড় করানো। দর্শনও তাই, সাহিত্যও তাই। যা, নামটা মাথায় খেলছেই না, উচিত না। আচ্ছা, তার মানে বিজ্ঞান কি, ধর্ম কি, সাহিত্য কি, দর্শন কি, শিক্ষা কি, বিশ্ববিদ্যালয় কি, প্রযুক্তি কি, এগুলো আগে থেকে নির্ধারণ করা আছে আমাদের জন্য। মোটের উপর আমরা মারা গেলে কি পদ্ধতিতে মারা যাব, মারা যাওয়ার পরে কি পদ্ধতিতে আমাদের মৃতদেহের ব্যবস্থা হবে, এগুলোও আগে থেকে নির্ধারণ করা আছে। মানে আমাদের জন্য করণীয় খুব একটা কিছু আর রাখা হয়নি। এর মধ্যেই ওই যে কতগুলো কথার কথা পিঠ ছাড়ছে না, যে মনুষ্যত্ব শেখা, অনুসন্ধান, কৌতূহল জানা, স্বাধীনতা, নিজের মতো করে বোঝা, আত্মবিশ্বাসী হওয়া, আত্মমর্যাদা, আত্মনির্ভর হওয়া চিন্তায় কাজে, কথার কথাগুলো পিছ ছাড়ছে না বলেই আমরা চাকুরি পাওয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে এ যেমন এসেছি, চাকুরি দেওয়ার উদ্দেশ্যেও আমরা মোটের উপর বিশ্ববিদ্যালয় খুলেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা মিডিয়া নামে একটা বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে দাঁড়িয়েছে, দাঁড়াচ্ছে অনেক কাল ধরে, টুকটুক করে এখন অনেক হুহু করে, সেখানে লোক দরকার, চাকরি, সেখানে অনেক চাকরি করার জন্য লোক দরকার, সেই সমস্ত প্রতিষ্ঠান চালানোর জন্য মানুষ দরকার। হ্যাঁ হ্যাঁ, ফায়ার ব্যান্ড, থ্যাংক ইউ, নেট দেখলেন না, থ্যাংক ইউ। আমি কিন্তু ভাবছিলাম যে আপনাদের মধ্যে কেউ একজনের মধ্যে নেট দেখবেন কি না, বইয়ের নামটা তো বললাম, থ্যাংকস। আপনার নাম কি? এনায়েত। খুবই আনন্দ হলো আপনার খেয়াল করা দেখে। পল ফায়ার ব্যান্ড, এই ভদ্রলোক উচ্চারণ নিয়ে হিজিবিজি আছে, জার্মান অস্ট্রিয়ান লোক, মার্কিন যুক্তরাষ্ট্রেই ছিলেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বন্দুক হাতে যুদ্ধরুদ্ধও করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন এবং বাকি জীবন গুলি শরীরে বহনও করেছেন, নানান কিছু, ওয়ান্ডারফুল একটা লোক। আচ্ছা, আপনি যদি চলে যাবেন, আগাম বলে নিন আমার নাম নিউটন, অন্য কোনো নাম আমার ঘাড়ে চাপালে আমি পীড়িত হব। আমরা তাহলে সব কিছুই যেহেতু জানা আছে, সব কিছুই যেহেতু আমরা কেমন করে শিখব তা নির্ধারণ করা আছে, তাহলে আমাদের আর কী করণীয় থাকে? থাকে না। আমি হচ্ছি কর্তৃপক্ষের এজেন্ট এখানে, সেই পদে আমাকে চাকরি দেওয়া হয়েছে, আমি আপনাদের উপরে আরও কিছু বোমা বর্ষণ করে চলে যাব এবং আপনারা শিখতে সেটা বাধ্য হবেন, কোটান কোট শিখতে, এবং ঠিকঠাক মতো না শিখলে পরীক্ষায় পাশ করতে পারবেন না, চাকরি পাবেন না, হ্যান ত্যান। তো তাহলে আমি কি আমার এই আমার উপরে যে এজেন্সি দেয়া হয়েছে, যে কর্তৃপক্ষের এজেন্ট হিসেবে আমি কাজ করছি, সার্বিক কর্তৃপক্ষের কথা বলছি, আমাদের আপনার আমার মৃতদেহ যদি আপনি নির্দিষ্ট কোনো গোরস্থানে দাফন করতে যান, মাটি দিতে যান, রাষ্ট্রের অনুমতি লাগে। আপনি যে মারা গেছেন তার জন্য লিখিত প্রমাণ লাগে, কাগজ লাগে। আপনি জন্মগ্রহণ করেছেন যে তারও কাগজ না থাকলে পরে প্রমাণ করা মুশকিল আছে। হ্যাঁ, এগুলো খুবই সিরিয়াস প্রসঙ্গ। দাফন করা হবে সেটা আগে থেকে ঠিক করা আছে, সেখানে আমার দুশ্চিন্তা না, কিন্তু আপনার মাটি দিতে গেলে গোরস্থানে টাকাও লাগবে, নানান ধরনের ক্ষমতা প্রতিপত্তি, আপনার স্ট্যাটাস প্রেস্টিজ, এগুলোর উপরেও ডিপেন্ড করবে আপনি কোন জায়গাতে ঠিকঠাক মতো আপনার চাওয়া মতো মাটির নিচে ঢুকতে পারছেন কি না ইত্যাদি। তার মানে বহু বছর ধরে কর্তৃপক্ষ নামে যে একটা ব্যাপার গড়ে উঠেছে, যেটা আসলে অনেক ধরনের সংস্থার, সংগঠনের, প্রতিষ্ঠানের সমাহার। সেই কর্তৃপক্ষ নামক জিনিসটা গত 5000 বছর ধরে ডেভেলপ করতে করতে করতে করতে করতে করতে আমরা সবাই কর্মপক্ষ, আমাদের কোনো মানে কর্তা সত্তা নাই, আমরা কিছু করি না, আমরা শুধু কর্ম করি। কর্ম কী কর্ম করবো এটা কর্তারা ঠিক করেন, কর্তৃপক্ষ ঠিক করেন। এই কর্তৃপক্ষ ডেভেলপ করতে করতে একটা এমন জায়গায় এসেছে যে আপনার মাটি নিচে আপনি কীভাবে যেতে পারবেন বা না পারবেন। আপনি যদি লাদেন হন ওসামা বিন, তাহলে আপনার মাটির নিচে যাওয়ার রাস্তা বন্ধ। এটা কর্তৃপক্ষের ক্ষমতার উপরে, প্রতিপত্তির উপরে নির্ভর করবে। আজকে নতুন না কিন্তু, এবং শুধু ওসামা বিন লাদেনের প্রসঙ্গও না, লাদেনের প্রতি আমার বিশেষ কোনো প্রীতি ভালোবাসা আছে বলেও ভুল করবেন না, ভালোবাসা নাই বলেও ভুল করবেন না। যে কোনো মানুষের জন্যই মানুষের মমত্ববোধ থাকাটা হচ্ছে মনুষ্যত্ব। লাশের প্রতি শ্রদ্ধাবোধ ইউনিভার্সাল, এটা সর্বজনীন। এটা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষ প্রতিপক্ষের সৈন্যের লাশকে সম্মান করে, চিরকাল করে এসেছে। কিন্তু কর্তৃপক্ষ বাড়তে বাড়তে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে চিরকাল ধরে যে রীতিনীতিগুলো আমাদের ছিল সেগুলোও আমাদের আর থাকছে না, এবং আমাদের বাঁচা মরা, জন্মগ্রহণ করা, মৃত্যুবরণ করা কাগজপত্রের উপরে নির্ভর করছে। তার মানে কর্তৃপক্ষ অ্যাবসলিউট আকার ধারণ করেছে, সর্বাত্মক। এটাকে বলে টোটালিটারিয়ান একটা সিস্টেম, যেখানে নাগরিকদের বা মানুষের, পশু পাখিদের, গাছপালার, নদীনালার জীবন, অস্তিত্ব সেগুলো একেবারে একচেটিয়াভাবে, একচ্ছত্রভাবে নির্ভর করে ওই ভূখণ্ডের সার্বভৌম কর্তৃপক্ষের উপরে। সার্বভৌম শব্দটা খেয়াল করবেন, সমস্ত ভূমির যিনি মালিক। তিনি হলেন সার্বভৌম, ভূমির, জমির। প্রাচীনকালে রাজাদেরকে এটা বলা হতো যে উনি সার্বভৌম নৃপতি, রাজা। নৃপতি খেয়াল করবেন, নরপতি, নৃদের উনি পতি। তখনকার পুরনো রাজারা সমস্ত ভূমির উপরে কর্তৃত্ব কায়েম করেই সুখী থাকতেন সম্ভবত, যে কারণে সার্বভৌম বলতাম। এখন আকাশের উপরে, বাতাসের উপরে, পানির উপরে, পাতালের উপরেও আমাদের এই সার্বভৌম শাসক গোষ্ঠীর, কর্তৃপক্ষের কর্তৃত্ব ই করে। আমি বলছিলাম যে তাহলে এই কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই দায়িত্বের সাথে এতক্ষণ ধরে বিট্রে করছি না। কারণ ওই যে কথার কথাগুলো আছে, কথার কথাগুলো শুধু কথায় নাই, ওগুলোও কাগজের মধ্যে ঢুকে গেছে, ঢুকে গেছে এমনি এমনি না, নিশ্চয়ই বাধ্য হয়ে। যেমন ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 1973, এই আইন অনুসারে আমরা চলি। এই বিশ্ববিদ্যালয় আইনে, আইনটার মর্ম যদি আমরা খেয়াল করি, এর অন্তর আত্মা যদি খেয়াল করি, তাহলে দেখব যে এখানকার স্পিরিটটা হচ্ছে স্বাধীনতা। বিশ্ববিদ্যালয় এমন একটা পরিসর যে পরিসরে মানুষ বড় করে দেখবে, বড় করে তাকাবে, স্বাধীনভাবে চলতে পারবে, আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠতে পারবে। কেন? এগুলো যদি না থাকে তাহলে আমরা উপযুক্তভাবে শিক্ষা দিকে যেতে পারবো না। যদি আমার অনুসন্ধান বোধ না থাকে, যদি আমার কৌতূহলকে সারাক্ষণই অবদমন করা হয়, ছোট বাচ্চাদেরকে আমরা কী করি, এটা করো না, ওটা করো না, সেটা করো না, করো না, করো না, করো না, করো না, আর দুনিয়া সব কিছুর প্রতিই বাচ্চাগুলোর কৌতূহল। তার মানে জন্মসূত্রে এখনও দেখতে পাচ্ছি ছাগলের বাচ্চা, বিড়ালের বাচ্চা, মানুষের বাচ্চা কৌতূহলী একদম। এটা আমাদের জন্মসূত্রপ্রাপ্ত বৈশিষ্ট্য, এটা আইন করে বদলানো যাবে না, যায় না। বড় হতে হতে আমরা শিখে ফেলি সব কৌতূহল সবাইকে জানিয়ে পূরণ করতে হয় না, তাহলে অসুবিধা হয়, শাস্তি পেতে হয়। কিন্তু কৌতূহলটাকে আমরা যদি শেষ করে ফেলতে পারি, তাহলে আর শিক্ষার কোনো অর্থ থাকে না। তখন শিক্ষার সবচাইতে সুন্দর অর্থ হতে পারে আপনাকে খুবই কি বলবো, সুন্দরভাবে পরিচালিত হওয়ার মতো একটা মেশিন এ পরিণত করা যেতে পারে। আমরা যোগাযোগ প্রযুক্তি নিয়ে পড়ছি, আলটিমেটলি মেশিন নিয়ে পড়ব। মনে রাখবো কাগজও একটা মেশিন, কলমও একটা মেশিন বৃহত্তর অর্থে। এবং মেশিনের সঙ্গে মানুষের পার্থক্য যদি বেশি করে মাথায় রাখতে পারি, তাহলে আমাদের মেশিনকে এবং আমাদেরকে বোঝার একটা সুবিধা হবে। এবং মেশিনের সত্তাকে বোঝা আর মনুষ্য সত্তাকে বোঝা যদি না হয়, তাহলে কিন্তু এই যোগাযোগ প্রযুক্তি পড়ার আসল উদ্দেশ্য ব্যর্থ। প্রযুক্তির সঙ্গে আমি লেনদেন করব কেমন করে, সে ব্যাপারটা আমাদের মাথায় থাকবে না। যেহেতু কৌতূহল, আনন্দ, স্বাধীনতা, অনুসন্ধান এইগুলোই শিক্ষার এবং মনুষ্যত্বের সাধারণ বৈশিষ্ট্য, সে কারণে এইগুলো আমরা আমাদের ক্লাসরুমে, পরীক্ষায়, পড়াশোনায়, আমাদের ওঠা বসায় যতটা সম্ভব আমরা কায়েম করার চেষ্টা করব। তাহলে আমার দিক থেকে আমার জন্য সহজ হবে, এবং সম্ভবত আমার অনুমান আপনাদের দিক থেকেও সহজ হবে। আপনাদের দিক থেকে অসুবিধায় পড়ারও অনেক ঝুঁকি থেকে যাবে। কিছু খারাপ অভ্যাস যদি এখানে হয়ে যায়, তাহলে বাইরে চলাফেরা করতে সমস্যা হতে পারে, কিছু অসুবিধা আমার জন্যেও হয়। সেগুলো থাক। আমরা ভেবেছিলাম দেড় ঘন্টা সারব, 12:30 শুরু করেছিলাম না, একটু পরে শুরু করেছিলাম, 12:40 মনে হয় শুরু করেছিলাম। আমরা কতগুলো টেক্সট পড়ার মধ্যে দিয়ে যাব, আমরা দু চারটা ফিল্ম দেখার চেষ্টা করব, আমরা কিছু জিনিস হাতে কলমে শেখার চেষ্টা করব। এই কোর্সটার বেলায় বিশেষ করে আগে থেকে একটা কোর্স আউটলাইন রেডি করে ফেলা, 1, 2, 3, 4 করে, আমার জন্য একটু মুশকিল হচ্ছে। কারণ এটা নির্ভর করে যে আমরা সবাই মিলে কতটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এপাশ থেকে হুড়মুড় করে চাপিয়ে দিলেই তো আর মিটে যায় না। কাজেই আমরা দেখা যাক, আমরা শুরু করি, কিছু জিনিস আমরা হাতে কলমে শেখার চেষ্টাও করব, কিছু সফটওয়্যার বা কিছু সফটওয়্যারের অন্তত প্রাথমিক ধারণাগুলো। সাংবাদিক হিসেবে সফটওয়্যার কিন্তু প্রযুক্তি, শুধু হার্ডওয়্যারটাই প্রযুক্তি না, এরকম ভুল ধারণা আমাদের মধ্যে আসতে পারে। আমরা শুধু মোবাইল ফোনটাকে প্রযুক্তি বলে ভাবি, মোবাইল ফোনটা যে অপারেটিং সিস্টেমে চলে সেই অপারেটিং সিস্টেমটা যে প্রযুক্তি সেটা অনেক সময় খেয়াল করি না বলে আমার সংশয়। তো প্রথমে আমরা দু চারটা টেক্সট দিয়ে শুরু করি, আলাপ শুরু করি। আর নির্ভর করবে যে আপনারা যত বেশি আনন্দ নিয়ে এখানে যুক্ত হতে পারবেন, তত বেশি আমার জন্যেও ক্লাসরুমটা আনন্দদায়ক হয়ে উঠবে। এক পাশ থেকে কথা বলে যাওয়া একেবারেই আনন্দের না, এই ভূমিকায় আপনাকে অভিনয় করতে দিলে আপনারও খুব ভালো লাগবে না বলে আমার ধারণা। আপনি অচিরেই টের পাবেন, সামনে মানুষদের চেহারা দেখবেন, তাদের ভালো লাগছে না, মুখ শুকিয়ে যাচ্ছে, এখানে মন বসে মন নাই আপনি দেখতে পাচ্ছেন, তবু আপনাকে বকে যেতে হচ্ছে, কিংবা আপনাকে এসে একটা জিনিস দিয়ে চলে যেতে হচ্ছে, জানি না পড়োগা বুঝে নাও, সেটাও আনন্দের না, ইত্যাদি। তো দেখা যাক আমরা কতটুকু দুই পক্ষ মিলেমিশে একটা পক্ষ হয়ে উঠতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা একটাই পক্ষ হয়ে উঠতে পারলেই প্র্যাকটিক্যালি ভালো হবে। যদিও আইনত আমরা এক পক্ষ না, আইনত আমরা শত্রুপক্ষ। সিরিয়াসলি, আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিবেন, আমি পাহারা দেব। কেন? কারণ আমি ধরেই নিব আপনি চোর, তার মানে আমি এটাও ধরে নিব যে আমি পুলিশ। আমরা চোর পুলিশ সম্পর্কের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সিরিয়াসলি। আরও অজস্র জিনিস আপনি একবার তাকানো শুরু করলে সব দেখতে পাবেন, মানুষের চোখ সব দেখার ক্ষমতা সম্পন্ন, শুধু একটু উস্কানি লাগে। আমরা উস্কা না খেলে তাকিয়ে দেখি না, যে কোথায় হোঁচট খেলাম, আর তারপরেও যদি না দেখি তাহলে আবার উস্টা খাওয়ার ভয় থাকে। তা আমার এখানে কাজ হচ্ছে, ধরেন শিক্ষা কি এই নিয়েও আলাপ তোলা যেতে পারত। থাক, অনেক আউল ফাউল প্যাঁচাল অলরেডি পাড়া হলো। ধরেন একটা বাগানে সবচেয়ে ভালো মালিক কী করে, গাছটাকে সে হেল্প করে, গাছটার মধ্যে সে নতুন ডাল লাগিয়ে দেয় না, কিংবা গাছটাকে সে হুকুম অনুসারে বড় হওয়ার জন্য হুকুম করে না, সে গাছের জন্য আগে থেকে নিয়মকানুন নির্ধারণ করে না। ভালো মালিক কী করে, গাছের নিয়মকানুন গাছের স্বভাব বোঝার চেষ্টা করে, চেষ্টা করে সেই স্বভাবে গাছ যেন তার নিজের স্বভাবে বিকশিত হয়ে উঠতে পারে, তার জন্য যেটুকু আয়োজন দরকার সেই আয়োজনটা সে করার চেষ্টা করে। এমনিতে বাগান নিজেই উৎপাত, বাগান জিনিসটা নিজেই গাছের জন্য একটা উৎপাত, গাছ জিনিসটা বাগানে অথবা টবে বড় হওয়ার জন্য তৈরি না, খেয়াল করলে দেখবেন এটা বনে ইচ্ছা মতো বেড়ে ওঠার একটা প্রাণী, সেটাকে আমরা আমরা যেহেতু যাক যাক আমি আর না বলি পারতেন। শোনেন, আমরা আপাতত প্রথমে একটা টেক্সট পড়া দিয়ে আমাদের কাজ শুরু করি। আমার একটা হয় কি, যে জিনিসটা এটা নিয়ে সবারই হয়, যে জিনিসটা আপনি একবার বুঝে ফেলেছেন সেটা যদি আপনাকে আবার বারবার করে বুঝতে হয় এবং বারবার করে বোঝাতে হয় তখন সেটা আনন্দজনক হয় না, সেটা বোরিং হয়ে যায়। আবার নিত্য নতুন আপনাকে যদি নতুন নতুন জিনিস নিয়ে নাড়াচাড়া করতে হয় সেইটা আমাদের এই চোর পুলিশ প্রতিষ্ঠানের, বা আমি এটাকে বিদ্যা ব্যুরোক্রেসি বলি, বিদ্যা ব্যুরোক্রেসি, এই বিদ্যা ব্যুরোক্রেসির চাপে সেটা হয় না। আপনাকে নির্দিষ্ট প্রশ্ন করতে হবে, নির্দিষ্ট পরীক্ষা নিতে হবে, মনে রাখতে হবে, আপনাদেরকে নম্বর টম্বর দিতে হবে, অনেক কাহিনী আছে এখানে, পড়াশোনাটা বড় কাহিনী না, আয়োজনটাই বেশি। তা আয়োজনের অত্যাচারে আমাদের মানে নিজেদের অস্তিত্ব একটু মুশকিলে পড়ে, কিন্তু আমরা নিশ্চয়ই এর মধ্যে অনেক কিছুই করতে পারব। নালিশ করে, হারুন একটা শব্দ বলেছিলেন খেয়াল আছে, প্রতিবাদ, আমরা প্রতিবাদ করি না, মেনে নিই। প্রতিবাদের ধারণাটা না, এটা হারুনের আবিষ্কার না, এটা আমরা কোনোটাই আমরা নিজের আবিষ্কার করিনি। আমি নিজে সারা জীবন ধরে প্রতিবাদ প্রতিবাদ করতে করতেই মনে হচ্ছিল যে খুব একটা ভালো উন্নত কাজ প্রতিবাদ করা, কিন্তু প্রতিবাদ করার চাইতে বাদ করাই আমার ধারণা বেশি উন্নত, বাদী হওয়া বেশি উন্নত প্রতিবাদী হওয়ার চাইতে, আমার ধারণা এখন এসে মনে হয়, অনেক কাল পার করার পরে এই সেদিনও মনে হতো না। আমরা কী চাই সেটা করা শুরু করে দেওয়াটা আসল। গুস্তাফ ল্যান্ডাওয়া নামে এক জার্মান ফিলোসফার বা অ্যাক্টিভিস্ট ছিলেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে খুন হন, উনি বলতেন কি যে আমরাই রাষ্ট্র, আমরাই কর্তৃপক্ষ, আমরা যতদূর পর্যন্ত রাষ্ট্রকে যেতে দিই রাষ্ট্র ততদূর পর্যন্ত যেতে পারে, এর বেশি যেতে পারে না। অনেক প্রাচীনকালে রাজা বলতেন, ভাবতেন, প্রজারাও ভাবতেন যে রাজাই রাষ্ট্র, কিন্তু এখনকার যুগে আপনি এসে দেখবেন যে এই রাষ্ট্র আমাদের সম্মতিতে পরিচালিত হয়, আমরা সবাই মিলে রাজি আছি বিনা প্রশ্নে, এটা আমাদেরকে কেউ জিজ্ঞাসাও করেনি, জিজ্ঞাসা করা আমাদেরকে দরকার ছিল বলে আমরাও মনে করিনি যে আমাদের জেলখানা থাকবে, সেনাবাহিনী থাকবে, অনেক মানুষ থাকবে, আমাদেরই ভাই বোন, আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই আত্মীয় স্বজন, আমরাই যারা বন্দুক হাতে নিয়ে সারাদিন সাধনা করবেন কেমন করে মানুষকে মেরে ফেলা যায় শত্রুকে, কিন্তু মানুষই সেটা। এগুলো নিয়ে আমরা আপত্তি করিনি বলেই এগুলো আছে, বিশ্ববিদ্যালয়টা এরকম করে চোর পুলিশ প্রতিষ্ঠানে পরিণত হলে আমাদের আপত্তি নাই বলেই এরকম করে আছে। আপনি কাকে দোষ দেবেন, প্রতিবাদের সঙ্গে দোষের সম্পর্ক আসে, তখন আমার করণীয় খুঁজে পাই না। আমার করণীয় হচ্ছে, গুস্তাফ ল্যান্ডাওয়ার কাছ থেকে আমি খুব ভালো ইশারা পেলাম যে আমরা তাহলে আমরাই যদি রাষ্ট্র হই, আমাদের সম্মতিতেই যদি রাষ্ট্র চলে, তাহলে রাষ্ট্রকে বদলানোর উপায় কী? ইয়েস, টু বিহেভ ডিফারেন্টলি, ওনার ভাষায় বললাম অনুবাদে, ইংরেজি অনুবাদে, ওনার তো জার্মান ছিল, জার্মান আমি জানি না। রাষ্ট্র চায় কর্তৃপক্ষীয় প্রতিষ্ঠানগুলো চায় আপনি নির্দিষ্ট কতগুলো কোড অফ কন্ডাক্ট অনুসারে চলবেন, চলাফেরা করবেন, আচরণ করবেন, আপনি ক্লাসরুমে কীভাবে আচরণ করবেন, যা দিয়ে আমরা আলাপ শুরু করেছিলাম। কিন্তু আমরা চাইলে অন্যরকম আচরণ করতে পারি, কতদূর করতে পারি, কীভাবে করতে পারি, ন্যাচারালি বোঝাই যাচ্ছে তার কোনো ম্যানুয়াল নাই, এগুলো আগের থেকে নির্ধারণ করা থাকে না। আপনারা এখানে এসে অন্যদের সাথে কেমন করে বন্ধুত্ব পাতাবেন এবং বন্ধুত্ব পাতানোর পরে আপনাদের বন্ধুত্ব কর্মসূচি কী হবে, বন্ধুত্ব দিয়ে জীবনে কী অর্জন করতে চান, এগুলো আগে থেকে নির্ধারণ করা থাকে না। আমাদের জীবনের, প্রাকৃতিক জীবনের বেশিরভাগই, প্রায় সবই অনির্ধারিত, অনিরাপদ, অস্থিতিশীল, অনিশ্চয়তাপূর্ণ। আর কর্তৃপক্ষীয় প্রতিষ্ঠানসমূহের সবই ঠিক এর উল্টো উল্টোগুলো চায়। আপনাকে তারা স্থিতিশীল দেখতে চায়, আপনি আনপ্রেডিক্টেবল আচরণ করবেন এরকম তারা চায় না। হাজার হাজার ছেলে মেয়ে এখানে আছে, এরা যদি একটু নড়াচড়া করে তাহলে বিরাট অন্যরকম হতে পারে পরিবেশ, পরিস্থিতি। কাজেই আমরা চাইব যে আপনারা খুবই সুশৃঙ্খলভাবে প্যারেড করেন, এডুকেশনাল প্যারেড, চিন্তা প্যারেড। কিন্তু আমরা চাইলে ডিফারেন্টলি বিহেভ করতে পারি, লেটস ট্রাই। প্রথম টেক্সটটা আমি আপনাদেরকে হাতে দিয়ে দেব, আপনারা প্লিজ একদম হাতে পড়ি পায়ে পড়ি যে আপনারা একটু পড়ে আসবেন। হ্যাঁ, একটু পড়তে ধরলে আমার ধারণা এটা, আচ্ছা আপনারা দেখেন আমার বিজ্ঞাপন আমি দিয়ে লাভ নাই, কঠিন ভাষায় লেখা না, সো কল্ড কঠিন ভাষায় লেখা না। আমি এটা পড়তে গিয়ে দেখলাম, আমি ভেবেছিলাম এখানে যা আছে সেগুলো আপনাদেরকে বলে দেবো মুখে, তাহলে কেমন হয়, সঙ্গে এটা দিয়ে দেব। তাছাড়া যদি মনে হয় যে আমি ফাঁকি দিলাম, যদি ওই পাশ থেকে মনে হয়, কিন্তু তা পড়তে গিয়ে আমি দেখলাম, মানে কী আছে দেখতে গিয়ে দেখলাম যে এখানে যেভাবে লেখা আছে আমি এতটা গুছিয়ে আরেকবার বলতে পারবো না আসলে। তো সেই কারণেই আমি আপনাদেরকে দিচ্ছি, একটুখানি দেখে নেন, দেখে নিয়ে নেক্সট ক্লাসে আপনারা কী এটা নিয়ে মুশকিল হলো সেগুলো নিয়ে আপনারা যত বেশি কথা বলবেন, চলেন আমাদের সামনের ক্লাসগুলোতে আমরা কথা বলার মোট পরিমাণ বদলে দিই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগের একজন অধ্যাপক গীতিয়ারা নাসরিন, ওনার একজন স্টুডেন্টের সঙ্গে মিলে একটা কোনো একটা গবেষণা বাংলা বাংলা সিনেমা নিয়ে, সেখানে ওনারা দেখেছিলেন এবং আমাদেরকে দেখতে সাহায্য করেছিলেন যে আমাদের এখানকার FDC-র বাংলা সিনেমাতে সবচেয়ে বেশি কথা বলে না, নায়িকার তুলনায় অনেক বেশি কথা বলে, নায়িকা অনেক কম কথা বলে। যাবতীয় কর্তৃপক্ষই কথা বলার দায়িত্ব নেয়, কথা শোনার দায়িত্ব নেয় না এবং অন্যকে কথা বলতে দিতে চায় না। কথা বলতে দেওয়া মানেই হলো আপনি, আপনাকে যদি কথা বলতে দেওয়া হয় তখন আপনাকে, আপনি প্রথম প্রথম মুখস্থ কথা বলবেন হয়তো, কিন্তু অচিরেই আপনাকে ভাবতে হবে আপনি কী বলছেন, মানে এইবার গোটা মেশিনটা গড়বড় হয়ে যাবে, জেগে উঠবে মানুষের আত্মাটা ভেতর থেকে জেগে উঠবে, যেটাকে আমরা সর্বপ্রকার শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ দিয়ে বেঁধে রেখেছি। তো চলেন আমরা পরের ক্লাসগুলোতে যত বেশি পারা যায় আপনাদের দিক থেকে কথা আসুক, এবং তখন আমার দিক থেকে যেটুকু কথা তার পরিপ্রেক্ষিতে না বললে না সেটুকু আমি বলি, আমাকে বেশি বলতে দিয়েন না, এটা আপনাদের জন্য ভালো হবে না, আমার জন্য আনন্দদায়ক হয় না। তাহলে এটা আপনারা, আপনাদের কী পদ্ধতিতে, আপনি সামনে আছেন আপনাকে দেই, আপনি কি সিয়া, আপনি প্রধানমন্ত্রী? বন্ধুত্ব একটা দারুণ ধরনের প্রতিষ্ঠান, খেয়াল করবেন বন্ধুত্ব একটা সংগঠন কিন্তু, এবং এইটাই একমাত্র আমার ধারণা এখনো পর্যন্ত সংগঠন যেটা কর্তৃপক্ষের, কর্তৃপক্ষ যেটাকে আয়ত্ত করতে পারে না, একেবারেই না, একেবারেই না। বন্ধুত্বও এমন একটা প্রতিষ্ঠান যেখানে সদস্য সংগ্রহ করা হয় না, যেখানে ফর্ম ফিল আপ করে কেউ ভর্তি হয় না, এটা এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে কাউকে পরীক্ষাও হয় না, ভর্তি পরীক্ষা হয় না, যেখান থেকে কাউকে বহিষ্কার করা হয় না, করা যায় না, যায় না। পাঁচজন বন্ধু আছে 15 বছর ধরে, এখান থেকে আপনি চাইলেই রাগ করতে পারবেন, ঝগড়াঝাটি করতে পারবেন, বহিষ্কার করতে পারবেন না, তিন বছর কথা বন্ধ করে রাখতে পারবেন, আবার দেখা যাবে যে কথা হচ্ছে, কিংবা কথা হলো না বাকি জীবন ধরে, বন্ধুত্ব থেকে গেল, হঠাৎ একদিন দেখা হয়ে গেলেও দেখবেন যে ওটা আছে। কাজেই এখানে সিআর প্রথা খুব বেশি আলটিমেটলি এক্সিকিউটিভ পাওয়ার বা অথরিটি এর নিচে, অথরিটির নিচে সিআর নামক ব্যক্তিটাকে খুব একটা বেকায়দায় ফেলতে পারবে বলে আমার মনে হয় না। প্রথাটা খুব সুবিধার না, আবার তার কতগুলো উপযোগিতা থাকে আছে। আমি সব কিছু নিয়ে ঝামেলা করতে চাই না, হ্যাঁ, আমাদের কি করণীয় সেটাই আমি দেখতে চাই এবং সেটা করতে চাই। তো আপনার নাম বৃষ্টি, আমি এটা খবর নিয়েছি আগে আপনাদের ব্যাচের সঙ্গে যোগাযোগ করার সময় কীভাবে করবো সেটা ভাবতে গিয়ে। আপনাদের চার পাঁচজনের ফোন নাম্বার আমার কাছে এখন আছে, আরাফাত, মিনহাজ, হারুন, আরও দুজনের নাম মনে করতে পারছি না, তখন আপনার নামটাও পেয়েছি, নিঝুম দিয়েছে আপনাদের আগের ব্যাচের 24th ব্যাচের। ওকে, আপনারা একটু ফটোকপি করে নিন, মূল কপিটা আমাকে ফেরত দিন, আর আমরা আবার পরের সোমবারে, কত তারিখ হয়, ২৭ দেখলেন, হাতে তো ক্যালেন্ডার আছে মনে হয়, ফোনটনে নিউটন, আমার কানে প্রতিবার ব্যথা লাগে। আমার ঘাড়ে চাপিয়ে দিবেন, বলতে চেষ্টা করছি এটা আসলে যে বিশ্ববিদ্যালয়ে আমরা এরকম আর কি চোর পুলিশ টাইপের যে কার্যকলাপগুলো ঘটতেছে চলতেছে, তো আপনি আমার আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আসলে বিশ্ববিদ্যালয়ের টিচারদের আসলে কীরকম হওয়া উচিত বা ছাত্রদের কীরকম। আপনার নাম কি? আমি অল্প অল্প করে নামগুলো শিখে নেব, তাজ ভুলেও যাব, তাজ কি করণীয়, অন্যের করণীয় আমি কেমন করে বলবো বলেন তো, তাহলে আপনি বলতে পারবেন হারুনদের কি করণীয় কিংবা এনায়েতের কি করণীয়? না আসলে চোর পুলিশ যে আসলে উপাধিটা দিলাম, আমরা উপাধি দিলাম না, আমরা শুধু দেখলাম সিস্টেমটা, আমরা এটা গোলাপ ফুল নামও দিতে পারি, যেটা একটা গোলাপ ফুল প্রতিষ্ঠান, যে কোনো নাম দিতে পারি, নামের দায়িত্ব আমাকে দিয়ে আমাকে বিপদে ফেলেন না, এমনি বিপদ আছে, মানে আমরা দেখলাম তাই না, আমরা পরীক্ষার হলে পাহারা দেই কেন, বলেন আমাকে অন্য কী কারণ থাকতে পারে, অন্য কী গোলাপ ফুল থাকতে পারে যে কারণে আমরা এখানে পাহারা দিচ্ছি। আমরা একজনে খাতা দেখি না, নিজেরা কেন দেখি না বলেন, কেন দেখি না, আইনত আইনত একেবারে আইনত অনুমানটা হচ্ছে যে আমি যদি একা খাতা দেখি আমি দুর্নীতি করব, তার মানে আমিও চোর আইনত, বিশ্ববিদ্যালয় আইন তাই তো বলছে না, তার মানে তো তাই দাঁড়ায় যে আমি যদি একাই প্রশ্ন করি, আমি আপনাদেরকে সারা বছর ধরে পড়াবো, আমি আপনাদের কে কেমন পড়ছেন সবচেয়ে ভালো বুঝবো, কিন্তু আমি অন্যদের তুলনায়, বাইরের তুলনায়, বাইরের মানুষের তুলনায় তাই না, কিন্তু আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি এবং খাতা দেখি এবং নম্বর দেই তাহলে আমি যে দুর্নীতি করব এতে কোনো সন্দেহই নাই এই প্রতিষ্ঠানে। তা এখন আর কী নাম দেবেন এটা আপনি বলেন, অন্য নাম দেন, আমি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছি চোর পুলিশ প্রতিষ্ঠান, এরকম একটা বাক্য যদি বলেন হঠাৎ করে তাহলে দেখেন কী দাঁড়ায়, আমার চাকরি রাখা মুশকিল হয়ে যাবে, সিরিয়াসলি তাই না, হতে পারে হতে পারে। তা অতখানি আমাকে বেকায়দায় ফেলেন না, এই গোটা এক ঘন্টার বা দেড় ঘন্টার আলাপটা যখন আমরা একসঙ্গে শুনব তখন একরকমের ধারণা হবে, আর যদি মাঝখান থেকে একটা ওরকম বলি তখন কিন্তু হ্যাঁ, আপনারা যোগাযোগের মানুষ আলাদা করে তাই না, আপনারা যোগাযোগের বার্তা তার অর্থ এগুলো অনেক বেশি খেয়াল করবেন প্লিজ তাজ। আর অন্যের করণীয় বলতে পারি না, আপনি আচরি ধর্ম পর্যন্ত জানি, মানে আমার কি করা উচিত সেটা আমি সেটাও জানি না সমস্তটা, যতটুকু জানি বলে মনে হয় ততটুকু প্র্যাকটিস করি, ভুল মনে হলে বদলাই, আমি অক্ষয় হতে চাই না, আমি সারাক্ষণ বদলাতে চাই, আমি ওরকম ইমানদার হতে চাই না কোটান কোটি ইমান যে উনি আগে ওরকম ছিলেন উনি এখন এরকম হয়ে গেছেন, তার মানে উনি দিগবাজি মেরেছেন, ওনার চরিত্র ঠিক নেই, আমি এরকম বেঠিক চরিত্রের মানুষই এই অর্থ হতে চাই। আমাকে আমি যখন এখানে শুরু করি 1994 সালে, তখন আমার সঙ্গে ক্লাসরুমের শিক্ষার্থীদের বয়সের ব্যবধান তুলনামূলকভাবে অনেক কম ছিল, আপনাদের সঙ্গে আমার বয়সের ব্যবধান তুলনামূলকভাবে অনেক বেশি। তখন আমি ছেলে মেয়েদেরকে তুমি করে বলতাম, আমাকে তারা আপনি করে বলতো, বলতো বলছি, আপনাদের বেলায় হলে বলবো আপনারা বলতেন, তারা আমাকে স্যার বলে ডাকতেন, আমি সেটা নিতাম, এখন নিই না, আর পারি না, তখনও পারতাম না, কিন্তু চট করে বুদ্ধি বের করতে পারিনি। আমার এই বুদ্ধি বের করতে মেলা কাল লেগেছে যে কী করে আমি এই সম্বোধনের হাত থেকে নিস্তার পাবো। আমি প্রচুর অনুরোধ বিনুরোধ মানুষকে করেছি অজস্র মানে জায়গায় বছরের পর বছর ধরে, শেষে এসে দেখলাম যে আমি একটা দারুণ যুক্তি পেলাম, আত্মরক্ষার যুক্তি বলে কথা, হ্যাঁ দেরিতে হলেও বের হয়। আত্মরক্ষার যুক্তিটা কী? যুক্তিটা হলো যে আমি আমার নাম শুনতে ভালোবাসি, ডাকবেন তো আমাকে, অন্যকে আপনি যে নামে ডাকেন ডাকেন না, আমার তো কিছু বলার নাই, কিন্তু আমাকে তো ডাকছেন যখন তখন তো আমার কিছু বলার থাকতে পারে। সুতরাং আমি বুদ্ধি বের করলাম এই যে এখানে কোনো গণতন্ত্র হবে না, আমি অন্যের মতামতের কোনো মূল্যই দেব না, যেহেতু আপনি আমাকে ডাকতে বাধ্য হবেন আগামী কয়েক মাস এই কোর্স পড়ার জন্য, সুতরাং আমার সুযোগ হয়েছে এটা চাপিয়ে দেওয়ার যে আমাকে আমার নাম ধরে ডাকতে হবে, কারণ আমাকে আপনি কষ্ট দেওয়ার অধিকার রাখেন না, তাই না? তো এই তো আজকে তাহলে শেষ। আগামী 27 তারিখে আবার সোমবারে 12টায় আপনাদের কথা শুনব। থ্যাংক ইউ।